جمل الآنف إن قيل إنقاذ وإن أنيخ على صخرة للسناخة. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله، كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو بزرگو عزیزو، سب سے بڑی مایا اور سب سے بڑی نعمت اور سب سے بنیادی شرط پورے دین پر چلنے کے لیے، وہ شرط اور وہ بنیادی چیز ایمان ہے. ہم ایمان کے بغیر اگر دین سیکھنا چاہیں تو یہ صحابہ کرام کے طریقے اور ان کے معمول کے خلاف ہوگا. اس زمانے میں عمل سیکھنے کا تو شوق ہے لیکن ایمان سیکھنے کا شوق نہیں ہے. ایسا سمجھتے تھے کہ بغیر ایمان کے اعمال پر استقامت نہیں ہو سکتی، بغیر ایمان کے اعمال پر اجر نہیں ملتا، بغیر ایمان کے اعمال پر وعدے پورے نہیں ہوتے، اور بغیر ایمان کے اعمال میں اخلاص بھی نہیں ہوتا. یہ چار چیزیں جو میں نے گنوائی ہیں یہ انتہائی بنیادی ہیں، اور امت کی کامیابی اور امت کے لیے آخرت کی ہمیشہ کی فلاح اور دنیا میں اس امت کا غالب ہو کر رہنا، اس کے لیے ایک شرط ہے کہ یہ چار چیزیں حاصل کی جائیں جو ایمان کے بغیر حاصل نہیں ہو سکتی. ایمان کے بغیر اعمال پر استقامت نہیں، ایمان کے بغیر اعمال پر اجر نہیں، ایمان کے بغیر اعمال میں اخلاص نہیں، اور ایمان کے بغیر اعمال پر جتنے وعدے ہیں وہ وعدے ایمان کے بغیر پورے نہیں ہو سکتے. میرے محترم دوست بزرگ عزیزوں، اس زمانے میں لوگوں کو ایمان کے سیکھنے کا وہ شوق اور ایمان کے سیکھنے کا وہ معمول جو صحابہ کرام کا تھا، وہ امت کے درمیان سے اجتماعی طور پر ہوا ہے. اس کام کا بنیادی مقصد دعوت کے ذریعے اپنے یقینوں کو بدلنا، یہ اس کام کا بنیادی مقصد ہے. مولانا الیاس صاحب حضرت فرماتے تھے کہ اگر میں اس کام کا کوئی نام رکھتا تو اس کا نام تحریک ایمان رکھتا، کہ یہ محنت اپنے یقینوں کو بدلنے کی اور اپنے ایمان کی ترقی کے لیے ہے. حضرت فرماتے تھے کہ دعوت ایمان اور عمل کی تکمیل کے لیے ہے. میرے بزرگ دوستو عزیزو، ہمیں اس کے لیے سب سے پہلے اس طریقہ جہد کی طرف اجتماعی طور پر متوجہ ہونا پڑے گا جو ایمان کے سیکھنے کا طریقہ آپ کے صحابہ کا ہے. صحابہ کرام خود فرماتے ہیں کہ ہم نے پہلے ایمان سیکھا پھر قرآن سیکھ لیا. ہمیں سمجھنا پڑے گا کہ صحابہ کرام ایمان کس طرح سیکھا کرتے تھے. قیامت تک وہی طریقہ صحابہ ایمان کی تکمیل کے لیے اور ایمان کی ترقی کے لیے اور ایمان کی تعلیم کے لیے وہی طریقہ صحابہ متعین ہے. وہی طریقہ صحابہ قیامت کے لیے متعین ہے جو طریقہ صحابہ اکرام کا ایمان کے سیکھنے کا تھا. میں تو بنیادی طور پہ عرض کروں کہ صحابہ اکرام مساجد میں ایمان کے حلقے قائم کرتے اور ملاقاتوں کے ذریعے لوگوں کو مسجد میں لے کر آتے. کبار صحابہ فرماتے ہیں کہ آؤ ہمارے ساتھ بیٹھو، کچھ دیر کے لیے پر ایمان لے آئیں، آؤ ہمارے ساتھ بیٹھو تاکہ ہماری ایمان میں زیادتی ہو جائے. معاذ بن جبل، عبداللہ بن رواحہ، عمر بن خفاف، عبی بن کعب، ان حضرات کا معمول تھا کہ یہ ایک ایک ایمان والے سے ملاقات کرتے اور اس کو ملاقات کر کے اس کو اپنی جگہ سے نکالتے اور اس کو مسجد میں لے کر ایمان کے حلقوں میں لے کر بیٹھتے، اور یہاں اللہ کی توحید، اس کی عظمت، اس کی قدرت، اس کی بڑائی، اس کے غیر کے انکار، اس کی ذات کے اقرار اور اس کے لامحدود خزانے کی طرف دعوت دیتے. اس سے فرماتے تھے عمر رضی اللہ تعالیٰ عنہ کہ یہ ہم اپنے ایمان کی ترقی کے لیے کرتے ہیں. نحمده ونصلي على رسوله الكريم اما بعد محترم دوستو بزرگو বলেন যে সবচেয়ে বড় পুঁজি এবং সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলার এবং সবচেয়ে বড় শর্ত দীনের উপরে চলার জন্য, দীন হাসিল করার জন্য, দীন শিক্ষা করার জন্য সবচেয়ে বুনিয়াদি জিনিস যেটা সেটা হল ঈমান। ঈমান ছাড়া দীন শিখতে পারে, দীন আসতে পারে না, দীনের উপরে চলা যেতে পারে না। ঈমান হল সবচেয়ে পয়লা শর্ত এবং ঈমান হল আল্লাহ তাআলার সবচেয়ে বড় নেয়ামত। মেরে মহতরম দোস্তনি বলেন যে আজ আমল শিখার শখ তো মানুষের খুব আছে, আমল শিখার শখ, এই আমল শিখবে, ওই আমল শিখবে, বিভিন্ন রকমের আমল শিখার শখ তো মানুষের মধ্যে আছে, কিন্তু ঈমান শিখার শখ আমাদের দিলের ভিতর থেকে বের হয়ে গেছে, ঈমান শিখার আগ্রহ দিল থেকে বের হয়ে গেছে। মজমুঈ ভাবে উম্মত ঈমান শিখার যে আগ্রহ দিলের ভিতরে হইত সে জিনিস খতম হয়ে গেছে। অথচ এই ঈমান ছাড়া না আমলের উপরে মানুষ অটল হইতে পারে, ইস্তেকামত হাসিল করতে পারে, না ঈমান ছাড়া মানুষের কোন আমলের উপরে আল্লাহ তাআলা আজর ও সওয়াব দিবেন, আর না ঈমান ছাড়া মানুষের মধ্যে ইখলাস আসতে পারে। ইখলাস মানে যে মানুষ যে কোনো আমল করে আল্লাহকে রাজি করার জন্য করবে, এটা তো ঈমান ছাড়া হবে না। এমনি ভাবে যতই মানুষ আমল করুক, যদি ঈমান না থাকে তো ওই আমলের উপরে আল্লাহ তাআলার যে ওয়াদা আছে সে ওয়াদা কখনো পুরা হবে না। মানে বলেন যে এই চার জিনিস, এক হলো যে আমলের উপরে ইকামত হাসিল হওয়া, অর্থাৎ এই আমলের উপরে সবসময় সে কায়েম থাকে, আমলের উপরে সবসময় সে থাকে, এই জিনিস হাসিল হওয়া এবং এই আমলের উপরে আজর ও সওয়াব নেওয়া আল্লাহ তাআলার কাছ থেকে, আর আমলের মধ্যে ইখলাস আসা অথবা আমলের উপরে আল্লাহ পাকের ওয়াদা পুরা হওয়া, এদের জন্য শর্ত হল ঈমান। এই জন্য মেরে মহতরম দোস্তনি বলেন আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হল সেই ঈমান শিখার আগ্রহকে দিলের মধ্যে জাগানো, যাতে উম্মত মজমুঈ ভাবে সমষ্টিগত ভাবে ঈমান শিক্ষা করে। কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মজমাইন তারা সর্বপ্রথম ঈমান শিখছেন এবং তারা এই কথা বলছেন, আমরা আগে ঈমান শিখছি তারপরে আমরা কোরআন শিখছি। হযরত ইয়াসাব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আমাদের এই মেহনত তো হইল ঈমানকে জিন্দা, ঈমান শিখার মেহনত, ঈমানকে বানাইবার মেহনত, ইয়াকিনকে বদলাইবার মেহনত। মানুষের ইয়াকিন বদলায় দেয় জিনিসের উপরে, ইয়াকিন দুনিয়ার জিনিসের উপরে ইয়াকিন, এটার পরিবর্তে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এসে যায়, তো ইয়াকিন বদলাইবার এই মেহনত। এই জন্য উনি বলতেন যে আমি যদি এই মেহনতের কোন নাম রাখতাম, নাম উনি রাখেন নাই, কোন নামই রাখেন নাই। উনি বলছেন এই কথা যে যদি আমি নাম রাখতাম তাহলে এই মেহনতের নাম রাখতাম ইমানি আন্দোলন, ইমানি তাহরিক, ইমানি অর্থাৎ ইমানি আন্দোলন, এটা নাম, এই নাম আমি রাখতাম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব উনি বলেন যে এই যে ঈমান যে আমরা শিখব, এই ঈমান শেখার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যেই পদ্ধতিতে ঈমান শিখছেন একমাত্র সেই পদ্ধতিতেই ঈমান দিলের মধ্যে আসতে পারে, ঈমান শিক্ষা করা যেতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের মধ্যে বড় বড় সাহাবা যেমন হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হু, আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হু, আর আব্দুল্লাহ ইবনে রাবাহা, যুবাইর ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হু আজমাইন, এরকম বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা ঈমান শিখার জন্য মসজিদে একত্রিত হইতেন, লোকদের সঙ্গে বাহিরে সাক্ষাৎ করতেন, ঈমান ওয়ালাদেরকে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ঈমানের হালকা কায়েম করতেন। সেখানে আল্লাহ পাকের বড়াইয়ের কথা, আল্লাহ পাকের তাওহীদের কথা এবং আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার কথা আলোচনা করতেন, ফলে এটার দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পাইত এবং তাদের মধ্যে ঈমানের শক্তি অর্জন হইত। হামারা ভি এ কাম হে কে হাম রোজানা মসাজিদ কে অন্দর ঈমান কে হালকে কায়েম করেন। হামারে গশতো কা, হামারি মুলাকাতো কা মকসদ মসজিদ কে মাহল মে লাকার আল্লাহ কে গায়র কা ইয়াকিন আপনে ওর উম্মত কে দিলো সে নিকালনা ওর আল্লাহ কি জাত আলী কা ইয়াকিন দিলো মে জমানা, ইয়ে তমাম আম্বিয়া আলাইহিস সালাম কি مشترک محنت ہے اور مشترک دعوت ہے. ہر نبی کو سب سے پہلے کلمے کی وحی کی گئی ہے. وما ارسلنا من قبلك من رسول الا نوحي اليه انه لا اله الا انا فاعبدون. ہر نبی کلمے کی دعوت لے کر آیا ہے, انبیاء علیہ السلام کی دعوت. ہر قوم کے موجودہ نقشے اور ان کے مادی اسباب کے خلاف ہوا کرتی تھی. وہ آ کر یہ بتاتے تھے کہ کرنے والی ذات اللہ کی ہے. جتنے مادی نقشے پھیلے ہوئے ہیں اس کے ساتھ اللہ کی قدرت نہیں ہے, قدرت اللہ کی ذات میں ہے. نظام کائنات قدرت سے فائدہ اٹھانے کا ذریعہ نہیں ہے, بلکہ وہ قدرت کے مقابلے میں اور اعمال کے مقابلے میں کائنات کا انکار لے کر آتے ہیں. قومیں وہ اپنی ایجادات, اپنی مصنوعات, اپنے مشاہدات, اپنے تجربات پر چلا کرتی ہیں. انبیاء علیہ السلام کی دعوت سب سے پہلے ہر قوم کے لیے نوح علیہ السلام کو بھیج کر اکثریت نے یہ فرمایا کہ اکثریت سے نہیں ہوتا. علیہ السلام بھیجا باغات میں اور یہ فرمایا کہ باغات سے نہیں ہوتا. قوم ثمود کو بھیجا صنعتوں میں یہ بتانے کے لیے کہ صنعتوں سے نہیں ہوتا. موسیٰ علیہ السلام کو بھیجا بادشاہت کے زمانے میں کہ فرعونیت سے نہیں ہوتا. میرے محترم دوستوں بزرگوں عزیزوں, عیسیٰ علیہ السلام کو بھیجا سائنس کے زمانے میں کہ سائنس سے نہیں ہوتا. ہر نبی کی دعوت سب سے پہلے اس قوم کے پاس جتنے موجودہ نقشے ہوتے تھے ان سارے نقشوں سے نہ ہونے اور محض اللہ کی ذات عالی سے ہونے, اس کی دعوت دی جاتی تھی. تمام قوموں کی نبیوں کے ساتھ جو لڑائی تھی وہ صرف اس بات کی تھی, اجعل الآلہۃ الہا واحدا ان ھذا لشیء عجاب, کہ لڑائی صرف اس بات پر تھی کہ آپ نے تمام معبودوں کا انکار کر کے صرف ایک معبود کی طرف کیوں دعوت دی. میرے بزرگ دوستو عزیزو, یہ ہمارے کام کا بنیادی مقصد ہے, یہ ہمارے کام کا بنیادی مقصد ہے کہ ہم انبیاء علیہ السلام کی طرح تمام مادی شکلوں کا انکار کریں قدرت کے مقابلے میں, جم کر اس کی دعوت دیں کہ کرنے والی ذات اللہ کی ہے. اللہ کی قدرت وعدوں کے ساتھ ہے, وعدے حکموں کے ساتھ ہیں, اسباب کے ساتھ قدرت بھی نہیں ہے, وعدہ بھی نہیں ہے. جتنا نظام کائنات ہے وہ اللہ کے تعارف کے لیے ہے. جس دن اللہ کو پہچاننے کا وقت ختم ہو جائے گا اس دن نظام کائنات ٹوٹ کر ختم ہو جائے گا. نظام کائنات اللہ کے تعارف کے لیے ہے, اللہ کی ذات سے استفادے کے لیے نہیں ہے. نظام کائنات اللہ کے تعارف کے لیے ہے, اللہ کی ذات سے فائدہ اٹھانے کے لیے نہیں ہے. جتنی قومیں گزری ہیں وہ نظام کائنات کو اللہ کی ذات سے فائدہ اٹھانے کے ذریعہ سمجھتی تھی. کہتی تو وہ بھی یہی تھی کہ اللہ کرنے والے ہیں, لیکن وہ نظام کائنات کو سمجھتے تھے کہ اللہ کی ذات سے فائدہ اٹھانے کا یہ ذریعہ ہے. اس لیے وہ سورج کو پوجنے والے مجوسی تھے, یا وہ ستاروں کو پوجنے والے نجومی تھے, یا وہ شطروں کو پوجنے والے تھے. اس خیال سے کہ کرنے والی ذات تو اللہ کی ہے مگر کرنے کے ذرائع یہ ہیں. انبیاء علیہ السلام کی دعوت اس بنیاد پر ہے کہ کرنے والی ذات اللہ کی ہے اور وہ کرنے کرنے میں تنہ تنہا ہے, اور اس کے کرنے کا ضابطہ نظام کائنات نہیں ہے بلکہ نظام احکامات بھی اس کے کرنے کا ضابطہ ہے. اس لیے ضابطہ اللہ کا دین ہے, دنیا اللہ کے کرنے کا ضابطہ نہیں ہے. سب سے پہلے بنیادی طور پر انبیاء علیہ السلام اس کی دعوت دے کر آتے ہیں. وہ اپنی ذات سے لے کر تمام مخلوق کی نفی کرتے ہیں اللہ کے مقابلے میں, اپنی ذات کی بھی نفی کرتے ہیں. یہاں تک کہ اللہ رب العزت بعض موقعوں پر انبیاء علیہ السلام کو ان کے ارادے میں بھی ناکام فرما دیتے ہیں. اس لیے کہ نبی جی آپ اپنے ارادے سے کچھ نہیں کر سکتے. آپ صلی اللہ علیہ وسلم نے بڑی کوشش کی کہ ابو طالب کلمہ پڑھ لیں. اللہ نے فرمایا انک لا تهدی من احببت, اس کام کے لیے نبیوں کو بھیجا گیا ہے, اس نے بھی نبیوں کو اختیار نہیں ہے, اس نے بھی نبیوں کو اختیار نہیں ہے جس کام کے لیے بھیجا گیا ہے. کوئی نبی اپنے ارادے سے کسی کو ہدایت نہیں دے سکتے. اگر سارے انبیاء علیہ السلام جمع ہو جائیں تو ایک شخص کو ہدایت نہیں دے سکتے کہ کرنے والی ذات اللہ کی ہے. انبیاء علیہ السلام کو جس کام کے لیے بھیجا گیا ہے اس میں بھی وہ مختار نہیں ہے. ہاں بے شک ان کے ذمہ محنت کرنا ہے, ہدایت اللہ نے اپنے ہاتھ میں رکھی ہے. اس اتنے میرے بزرگ دوستو عزیزو, بنیادی طور پر ہمارا سب سے پہلا کام یہ ہے کہ ہم تمام شکلوں کا انکار کریں قدرت کے مقابلے میں. یہ کرنے والی ذات اللہ کی ہے. انبیاء علیہ السلام کی سب سے پہلے یہی دعوت ہے, اس کا ایک ماحول قائم کیا جاتا ہے مسجدوں میں, اور صحابہ کی طرح لوگوں کو تمام مسجد سے باہر کے پھیلے ہوئے معاشی نقشوں سے نکال کر مسجد میں جمع کیا جاتا ہے. یہ صحابہ اکرام کا معمول ہے کہ آؤ یہاں بیٹھو, تھوڑی دیر کے رب پر ایمان لائے, وہ ایمان کے حلقوں میں اپنے تجربات کا, اپنے مشاہدات کا, اپنی دنیا میں پھیلی ہوئی تمام شکلوں کا انکار کیا کرتے تھے قدرت کے مقابلے میں. یہ مستقل صحابہ کا معمول تھا. ہمیں بھی سب سے پہلے ایمان سیکھنے کے لیے یہی راستے اختیار کرنا ہوگا کہ ہم اپنا اور ہر ایمان والے کا یقین, اس کا رخ بدلیں شکلوں سے حکم کی طرف اور اللہ کے غیر سے اللہ کی ذات کی طرف. تو میرے محترم دوستو بزرگوں, اور جامع جی محنت مدے ওই একই পদ্ধতি যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ছিল, যে তারা ঈমান শিখার জন্য যে পদ্ধতি ইখতিয়ার করতেন, যে আমল তারা করতেন, যে মেহনত তারা করতেন, সেই তরিকায় সেই পদ্ধতিতে ঈমান শিখার মেহনত করতে হবে. সেটা হলো ভাই মসজিদের বাইরে গাস্তের জায়গা গাস্ত করে করে মানুষকে, মানুষের সঙ্গে সাক্ষাৎ করে করে মসজিদের মধ্যে তাদেরকে আনতে হবে, এবং মসজিদে ইমানের হালকা ইমানের মজলিস কায়েম করতে হবে. এবং এই ইমানের মজলিসের মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথা এবং আল্লাহ পাক থেকে হয় মখলুক থেকে হয় না, সারা দুনিয়াতে যা কিছু আছে এগুলি কোনটা থেকে কিছু হয় না, দুনিয়ার এই নিজাম থেকে কিছুই হবে না, করণেওয়ালি জাত একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত, তার জাতই এক করণেওয়ালা. এই কথার আলোচনা করতে হবে যাতে আমাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হয়ে যায় যে মখলুক থেকে হয় না, সৃষ্টি থেকে হয় না, দুনিয়াতে ছড়ানো ছিটানো কোন জিনিস থেকে কিছুই হয় না, সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা. এই কথার আলোচনা যত আমরা করব তত আমাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হবে. যত আম্বিয়া আলাইহিমুসসালাম নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন তারা এই মেহনতের জন্যই আসছেন, এবং তাদেরকে এজন্যই পাঠানো হয়েছে. কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি যত নবী পাঠাইছি তাদের প্রত্যেককে আমি এই ওয়াহি নাজিল করছি তাদের উপরে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ করণেওয়ালা নাই, কাজেই আল্লাহ তাআলারই বন্দেগী করো. মেরে মহতরম দোস্ত, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইবার মকসাদ আর উদ্দেশ্য বয়ান করে দিয়েছেন. নবীদের পাঠাইবার উদ্দেশ্য এটাই ছিল যে এক আল্লাহ থেকে হয় মখলুক থেকে হয় না, এই কথার দাওয়াত দিবেন, মখলুক থেকে না হওয়া হওয়ার ইনকার করবে আর আল্লাহ থেকে হওয়ার ইকরার করবে, স্বীকার করবে যে আল্লাহ থেকে হয়। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক এক কওমের কাছে পাঠাইছেন, ওই সমস্ত কওমের কাছে, ওই সমস্ত জাতির কাছে, তাদের কাছে দুনিয়ার জিনিসপত্র ছিল। তো নবী দাওয়াত দিতেছেন এই কথারই যে তোমাদের এই সমস্ত জিনিসের দ্বারা হবে না, এক আল্লাহ করণেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা। নূহ আলাইহিসসালাম তার কওমের কাছে প্রেরিত হয়েছেন, তো নূহ আলাইহিসসালামের কওম তাদের মধ্যে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখতেছে যে আমরা সংখ্যায় ভারী, আমরা বিরাট দল, তো এই দল দ্বারা হবে। নূহ আলাইহিসসালাম দাওয়াত দিতেছেন এই কথা, মানে তোমাদের এই দল দ্বারা, তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতার দ্বারা, তোমাদের এই সংখ্যায় বেশি হওয়ার দ্বারা কিছুই হবে না, করণেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা। শোয়েব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম কওমের কাছে পাঠাইছেন যে তাদের কাছে বাগ বাগিচা ছিল, তো নবী দাওয়াত দিতেছেন তোমাদের এই বাগ বাগিচার দ্বারা কিছুই হবে না, করণেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা। কওমে সামুদের কাছে সালেহ আলী ইসলামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যিনি তাদের কাছে শিল্পকর্ম ছিল, তারা পাহাড় খোদাই করে, পাথর খোদাই করে করে বিভিন্ন রকমের ঘর বাড়ি বানাইত, শিল্পকার্য তারা করত। তো মেরে মহতরম দোস্ত, নবী পাঠাইছেন সালেহ আলী ইসলামকে, তিনি একথা দাব দিচ্ছেন যে আল্লাহ থেকে হয় তোমাদের এই সমস্ত শিল্পকর্ম থেকে কিছুই হবে না, এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ মূসা আলাইহিসসালামকে ফেরাউনের মোকাবেলায় পাঠাইছেন, ফেরাউনের কাছে তার রাজত্ব ছিল, তো মূসা আলাইহিসসালাম একথার দাওয়াত দিতেছেন, ধন্যবাদী জাহাজ একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহই করেন আর কেউ করে না, তোমার এই ফেরাউনিয়াত থেকে কিছুই হবে না, ফেরাউনিয়াত কিছুই করতে পারে না, ফেরাউনের রাজত্ব কিছুই করতে পারে না, একমাত্র ধন্যবাদী জাহাজ আল্লাহ তাআলা। সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিবার জন্যই দুনিয়াতে পাঠাইছিলেন এবং তারা এই দাওয়াত দিয়েছেন প্রত্যেক কওমের কাছে, তাদের কাছে এই দুনিয়ার সৃষ্টি মখলুক তাদের সামনে ছিল এবং কেউ অগ্নি পূজা করতেছে, কেউ সূর্যের পূজা করতেছে, কেউ তারকার পূজা করতেছে, তারা এই কথা বলতো না, তা নয় যে আল্লাহ করেন, এ কথা তারা বলতো না, কিন্তু তারা বলতো এই কথা যে আল্লাহ করেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা করার মাধ্যম হইল এই সূর্য, এই তারকা নক্ষত্ররাজি, এবং আল্লাহ তাআলা এই আগুনের মাধ্যমে করেন, তো তারা আগুনকে পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, তারা নক্ষত্রের তারা পূজা করতেছে, তাদের উদ্দেশ্য হল, তাদের কথা হল আল্লাহ করেন ঠিকই কিন্তু এইগুলির মাধ্যমে করেন। আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরাও এরকম ভাবে মনে করি আল্লাহ তো করেন, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত সারা দুনিয়াতে যত উপায় উপকরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলে এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা করেন, এই জন্য এই সৃষ্টির পিছনে মানুষ মেহনত করে, আর মানুষ এই কথা এই ইয়াকিনের সঙ্গে এর পিছনে মেহনত করে যে এই সৃষ্টির মাধ্যমে এই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। মানুষ এ কথা বলে না যে আল্লাহ করেন না, আল্লাহ করেন এ কথা তো মানুষ স্বীকার করে, কিন্তু সৃষ্টি থেকে যে হয় না এ কথার ইনকার, এই কথাকে অস্বীকার মানুষ করে না। মানুষ এ কথা বলে যে এই জিনিসের দ্বারা, জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন, টাকার মাধ্যমে আল্লাহ তাআলা করবেন, চাকরি ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন ওই সমস্ত ইমানি মজলিসের মধ্যে এই কথার আলোচনা হইতে হবে যে না, এই মখলুক থেকে দুনিয়াতে যে নিজাম কায়েম আছে এই নিজাম থেকে কিছুই হয় না, করেন বাড়ি জাত একা একমাত্র আল্লাহ, দুনিয়ার কোন জিনিস থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন সে যুগে সায়েন্স বড় উন্নতি করছিল, ওইটার মোকাবেলায় পাঠাইছেন বলে এই সায়েন্স থেকে হয় না, করেন বাড়ি জাত একমাত্র আল্লাহ তাআলা। তো মেরে মহতরম দোস্ত উনি বলেন যে যত সৃষ্টি আছে এই সৃষ্টি এর মধ্যে আল্লাহ তাআলার কুদরত নয়, আল্লাহ তাআলার কুদরত তো আল্লাহ তাআলার জাতের মধ্যে, আল্লাহ তাআলার কাছে আল্লাহর কবজায় আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত কোন এই সমস্ত সৃষ্টি মখলুকের মধ্যে নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ কাজী এই নিজাম যে এটা আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার কোন উপায় নয় যে আমি টাকা নিলে আল্লাহ তাআলা আমার কাম বানিয়ে দিবে, চাকরি হইলে আল্লাহ তাআলা আমার কাজ করে দিবেন, ব্যবসা করলে আল্লাহ তাআলা আমার কাজ করে দিবেন, এই কথা নয়। ব্যবসা দ্বারা আল্লাহ তাআলা করেন না, টাকা দিয়ে আল্লাহ তাআলা করেন না, চাকরি দিয়ে আল্লাহ তাআলা করেন না, আল্লাহ তাআলা করার যে নিয়ম, আল্লাহ তাআলা করার যে ধারা সেটা হলো আল্লাহ তাআলার আহকামাত, আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সংযুক্ত, এবং আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত সংযুক্ত। যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ তাআলা এই দুনিয়ার সব জিনিসকে সৃষ্টি করছেন, এই জিনিসকে সৃষ্টি করার উদ্দেশ্য এটা নয় যে এই জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে নেবে, বরং এই সমস্ত দুনিয়া সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে মানুষ, এই সৃষ্টিকে দেখে আল্লাহকে চিনবে। যেদিন আল্লাহকে এই সৃষ্টি থেকে আল্লাহকে চিনা শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা এই সৃষ্টিকেও ধ্বংস করে দিবেন, এই সৃষ্টিকেও আল্লাহ তাআলা খতম করে দিবেন, জমিন আসমানকে আল্লাহ খতম করে দিবেন। যেদিন এই জমিন আসমান থেকে মানুষ আল্লাহর পরিচয় পাবে না, আল্লাহর পরিচয় নিবে না। মেরে মহতরম দোস্ত উনি বলেন যেই সমস্ত সৃষ্টি জমিন আসমানে যা কিছু আমরা দেখতেছি এই সব জিনিস হইল, এই সৃষ্টি হইল আল্লাহকে চিনবার জন্য, আল্লাহর পরিচয় নিবার জন্য। মানুষ এগুলি থেকে আল্লাহকে চিনবে, এর সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, আল্লাহ তাআলার কোনো কুদরত এখানে নাই। আল্লাহর কুদরত তো আল্লাহর কব্জায়, আল্লাহর হাতে। আল্লাহ তার কুদরতকে ব্যবহার করেন, যা ইচ্ছা তা সৃষ্টি করেন। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা যেটা পুরা হবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে, সেটা তো পুরা হবে আল্লাহ তাআলার হুকুম যখন পুরা হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে ঈমান আমাদেরকে মসজিদের মধ্যে ঈমানের হালকা কায়েম করে, ঈমানের মজলিস কায়েম করে সেখানে একথার আলোচনা করতে হবে। যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা মসজিদের মধ্যে ঈমানের হালকা কায়েম করতেন, আর ওই ঈমানের হালকার মধ্যে তারা ঈমানের আলোচনা করতেন, মখলুক থেকে সৃষ্টি থেকে না হওয়া এই কথা আলোচনা তারা করতেন। এর সৃষ্টি থেকে কিছুই হয় না, সব এক আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হওয়ার নিজাম, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে। যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে, চাই তার কাছে এই সৃষ্টির কোনো জিনিস না থাকে, আল্লাহ তাআলার ওয়াদা তার জন্য পুরা হবে, আল্লাহ তাআলা তার কুদরতকে তার জন্য ব্যবহার করবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে মসজিদের মধ্যে এই ইমানি মজলিস কায়েম করে যখন আমরা ইমানদারদেরকে বাহিরে যারা বিভিন্ন তাদের দুনিয়ার নিজামের মধ্যে, দুনিয়ার নকশার মধ্যে, কেউ দোকানদারিতে, কেউ চাকরি বাকরিতে, কেউ বিভিন্ন কাজকর্মে মসজিদের বাইরে, সে ওইটার মধ্যে মশগুল হইয়া মনে মনে সে এই ধারণা করতেছে যে আমার এই ব্যবসা দিয়া, আমার এই দোকানদারি দিয়া, আর আমার এই কাজকর্ম দিয়েই তো আমার সংসার চলে, আল্লাহ চালায় ঠিক, কিন্তু আমাকে তো এগুলি করতে হবে, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। মানুষ এই ধারণা নিয়ে দুনিয়াতে বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে যায়। এই সমস্ত মানুষদেরকে গাস্ত করে করে মসজিদে একত্র করা আর তাদেরকে ইমানের হালকা, ইমানের মজলিসে বসায়া তাদের সামনে এই কথার আলোচনা মুজাকারা হওয়া চাই যে ভাই তোমার যে ব্যবসা, তোমার যে দোকানদারি, তোমার যে কাজকর্ম, এইগুলি আল্লাহর কাছ থেকে নিবার কোনো মাধ্যম নয়, আল্লাহ তাআলার কাছ থেকে নিবার মাধ্যম হইল আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা। আল্লাহ তাআলার হুকুম যখন তুমি পুরা করবে তো আল্লাহ তাআলা কোনো মাধ্যমের মোকাপেক্ষী নন, আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করবেন আপন কুদরতের দ্বারা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এইটাই হল এই ঈমান, যে সমস্ত এই দুনিয়ার নকশা, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য এই সব জিনিসের যকিনকে দিলের ভিতর থেকে বাহির করতে হবে, এক আল্লাহ থেকে হওয়ার যকিন দিলের মধ্যে বসাইতে হবে। আল্লাহ পাকের কাছ থেকে হওয়ার রাস্তা আর উপায় আর মাধ্যমই হইল আল্লাহ তাআলার আহকামাত, এই সমস্ত ব্যবসা বাণিজ্য নয়, এই সমস্ত দুনিয়ার কাজকর্ম নয়। মানে আর্জ কিয়া কে ঈমানকে বগৈর আল্লাহকে ওয়াদে পুরে নেই হতে, আল্লাহ ওয়াদে উনকে লিয়ে পুরে হতে হ্যায় জো আল্লাহকে হুকমো কো আল্লাহকে ওয়াদোকে ইয়কীনকে সাথ পুরা করে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনে সাহাবাকে ওয়াদে ফরমাতে থে, সাহাবা উন ওয়াদোকে ইয়কীনকে সাথ হুকমো কো পুরা করতে, আল্লাহ রাব্বুল ইজ্জত সাহাবাকে লিয়ে আপনে ওয়াদো কো পুরা ফরমাতে থে। আল্লাহকে ওয়াদে, আল্লাহকে কুদরত ওয়াদোকে সাথ হে আর ওয়াদে হুকমোকে সাথ হে, জো হুকমোকে ওয়াদোকে ইয়কীনকে সাথ পুরা করেঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত উনকে লিয়ে আপনে ওয়াদো কো পুরা ফরমা দেঙ্গে। ওয়াদো কা পুরা হোনা আসবাব কো আর নিজামে কায়নাত তো নহীন দেখেগা, বলকে আল্লাহকে ওয়াদো কা পুরা হোনা হুকমোকে সাথ হে, জো আমাল পর ওয়াদো কা ইয়কীন করতে হুয়ে আমল পর আয়েঙ্গে اسباب کے مقابلے میں اللہ رب العزت اپنے وعدوں کو عمل پر پورا کرنے والے ہیں, اس لیے وعدوں کے پورا ہونے کا اسباب اور کائنات سے کوئی تعلق نہیں ہے. ہماری دعوت یہی ہے کہ اللہ کی قدرت وعدوں کے ساتھ, وعدے حکموں کے ساتھ, کائنات کے ساتھ قدرت بھی نہیں ہے, کائنات کو کوئی وعدہ بھی نہیں ہے. ایک بات میں نے عرض کی کہ اللہ رب العزت کے وعدے یقین والوں کے لیے پورے ہوتے ہیں. ایک بات یاد کر رہا تھا کہ ایمان کے بغیر اعمال میں اخلاص نہیں ہوتا. پوچھا ایک صحابی نے حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ ایمان کسے کہتے ہیں؟ آپ نے فرمایا ایمان اخلاص کو کہتے ہیں, ایمان اخلاص کو کہتے ہیں. ایک صحابی کے سوال پر آپ نے فرمایا کہ ایمان اخلاص کو کہتے ہیں؟ میرے بزرگ دوستو عزیزو, کلمہ لا الہ الا اللہ اس کے الفاظ ہم جانتے ہیں لیکن اس کا اخلاص نہیں جانتے. کلمہ کے اخلاص یہ ہے کہ یہ کلمہ لا الہ الا اللہ اپنے کہنے والے کو حرام سے روک دے. میں اور آپ غور کریں اس پر کہ جس ایمان سے ہم مطمئن ہو رہے ہیں, جس ایمان سے ہم مطمئن ہیں, کیا یہ ایمان ہمیں حرام سے روک دینے والا ہے؟ حدیث نے فرمایا ہے کہ کلمہ کا اخلاص یہ ہے کہ یہ کلمہ لا الہ الا اللہ اپنے کہنے والے کو حرام سے روک دے. کیا ہمارا ایمان ہمیں حرام سے روکنے والا ہے؟ اگر ہم اس پر غور کریں, اگر اس پر غور کریں تو ہم میں سے ہر شخص کا خود اپنا کہنا یہ ہوگا کہ مجھے ایمان کی ضرورت ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, میں نے آج کیا کہ کلمہ کا ایک کلمہ کا اخلاص ہے کہ اس کے الفاظ ہیں, الفاظ جانتے ہیں لوگ, کلمہ کا اخلاص نہیں جانتے. کلمہ کا اخلاص یہ ہے کہ یہ کلمہ لا الہ الا اللہ اپنے کہنے والے کو حرام سے روک دے. ایک صحابی سے غیبت ہو گئی حضور اکرم صلی اللہ علیہ وسلم کی مجلس میں, آپ نے فرمایا کہ قرآن پر ایمان نہیں لایا وہ شخص جو قرآن کے حرام کو حلال سمجھے. اس لیے اتنا ایمان سیکھنا ہر مومن کے ذمہ فرض عین ہے جتنا ایمان اس کو حرام سے روک دے. میرے محترم دوست بزرگو, بولے والن جی کتھا جی ہمیں شروع دے آپ کے بولچی جی اللہ تعالیٰ وعدہ ایمان سنگے سنجکت ایمان اوپرے اللہ تعالیٰ جہاں مانوش ایمان سنگے عمل کرے تخن اللہ تعالیٰ وعدہ پورا ہو جائے. اللہ تعالیٰ وعدہ پورا ہوار جن دنیا کو نقشہ دنیا کو نظام دنیا کو جنس پتر کچھ لگے نا, اللہ تعالیٰ اپن قدرت دارا اپنا وعدہ کے پورا کریں. সেজন্য মেরে মহতরম দোষ বুজুর্গ, ইমান যখন মানুষের ভিতরে আসবে তো ইমানের সঙ্গে সে আমল করবে, ওই আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদেরকে আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদা শুনাইতেন. এই আমলের উপরে এই ওয়াদা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ওইটার উপরে ইয়াকিন করতেন. যখন আমি কোন আল্লাহ তালার হুকুম পুরা করি, ওই হুকুমের সঙ্গে আল্লাহ তালার যে ওয়াদা সেই ওয়াদার উপরে ইয়াকিন করে আমি ওই হুকুমকে পুরা করতেছি. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওয়াদা আল্লাহ তালার ওয়াদাকে শুনতেন আর ওই ওয়াদার ইয়াকিনকে দিলের মধ্যে নিয়ে তারা যখন আমল করতেন তো আল্লাহ তালা তার ওয়াদাকে তাদের জন্য পুরা করে দিতেন. সেই জন্য মেরে মহতরম দোস্ত, যত আমলই আমরা করি না কেন সেই আমলের উপরে আমাদেরকে একথার ইয়াকিন, আমাদের এই ইয়াকিনের সঙ্গে আমল করতে হবে যে এই আমলের সঙ্গে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সেই ওয়াদা সত্য, সেই ওয়াদাই আল্লাহ তাআলা পুরা করবেন. ওই ইয়াকিন বানাইবার জন্য ইমানের মজলিসের মধ্যে বসে যখন আমরা ইমানের কথা আলোচনা করব তো তখন আমাদের দিলের ভিতরে ইমান আর ইয়াকিন পয়দা হবে যে আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে, আল্লাহ তাআলার ওয়াদা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে নাই, দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা নাই, আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন ইমানের মজলিসের মধ্যে আমরা ইমান শিখব তো মেরে মহতরম দোস্ত ওই আমল যেটা আল্লাহ তাআলার হুকুম, ওই হুকুমকে আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিনের সঙ্গে আমরা ওই হুকুমকে পুরা করব তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে. আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে সংযুক্ত এবং আল্লাহ তাআলার কুদরত আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে সংযুক্ত. আল্লাহ তাআলার কুদরত এই জিনিসের সঙ্গে সংযুক্ত নয় যে আল্লাহ তাআলা কেউ টাকা বানায় নিল, কেউ জমিন বানায় নিল, কেউ চাকরি বানায় নিল তো আল্লাহ তাআলার কুদরত ওখানে কাজ করবে বলে না. আল্লাহ তাআলার কুদরত এই দুনিয়ার সৃষ্টি কোন মখলুকের সঙ্গে আল্লাহর কুদরত সংযুক্ত নয়, আল্লাহ তাআলার কুদরত হল আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে, আর আল্লাহ তাআলার ওয়াদা হল আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে। মানুষ যখন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, আল্লাহর ওয়াদা আল্লাহ পাকের কুদরতের দ্বারা পুরা হবে, দুনিয়ার জিনিসের দ্বারা হবে না। বলে যে দুনিয়ার জিনিস লাগবে, না হলে আল্লাহ তাআলা কিভাবে করবেন? বলে না, আল্লাহ তাআলা করার জন্য দুনিয়ার কোন জিনিসের মুখাপেক্ষী নন। মানুষ আল্লাহ তাআলার হুকুমকে মানবে আর আল্লাহ তাআলার ওয়াদা আপন কুদরতের দ্বারা আল্লাহ পুরা করে দিবেন। একটা মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই কথা, আরেকটা হলো যে উনি বলেন যে আমি প্রথমেই বলছিলাম এই কথা যে মানুষ আমল করে ঠিকই, কিন্তু এই আমলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ইখলাস আসবে না, আল্লাহকে রাজি করার জন্য হবে না যতক্ষণ পর্যন্ত সে ইমান হাসিল না করবে, ইমান না বানাবে। ইমান এইটাই ইখলাস। কারণ একজন সাহাবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইমান কি? হুজুর বলেন ইমান হল ইখলাস, ইখলাসই হল ইমান। ইখলাস মানে হল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন কাজ করা, এটাই যে আল্লাহর জন্যই করা। বলে ইমান তো ইমানই হল ইখলাস। তো মেরে মহতরম দোস্তুনি বলেন যে আমরা তো ইখলাসের কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমা আমরা জুবানে পড়ছি, কিন্তু এই কলমার ইখলাস কি আমরা হাসিল করছি? বলেন যে এই কলমার ইখলাস কি? তো বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল যে এই কলমার ইখলাস কি, হুজুর বলেন যে এই কলমা ইখলাসের সঙ্গে পড়বে সে জান্নাতে দাখিল হবে। তো এই কলমার ইখলাসটা কি? জিজ্ঞাসা করা হলো কলমার ইখলাস কি, হুজুর বললেন কলমার ইখলাস হল এই যে এই কলমা তাকে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে বিরত রাখে। আল্লাহ যে জিনিস নিষেধ করছেন, আল্লাহ যেটাকে হারাম করছেন, তার এই কলমা তাকে ওই হারাম করা জিনিস থেকে বিরত রাখে। এই কলমা যে পড়তেছে সে আল্লাহ তাআলার হারাম করা কাজ থেকে বিরত থাকে, তার এই কলমা তাকে ওই আল্লাহর হারাম করা কাজ থেকে বিরত রাখে, তাইলে এই কলমার ইখলাস হাসিল হইল। একজন রসুল্লাহ সাল্লাহ ইসলামের মজলিসের মধ্যে গীবত করলো, পরনিন্দা করলো, আরেকজনের যে দোষ আলোচনা করলো, তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে ওই ব্যক্তি কোরআনের উপরে ইমান আনে নাই যে কোরআনের হারাম করা জিনিসকে সে না ছাড়ছে, যে হারাম করা জিনিসকে সে হারাম মনে না করে। তো গীবত তো কোরআনে হারাম করে দিছে, তো যখন তুমি গীবত করতেছ আরেকজনের দোষ চর্চা করতেছ, তো তুমি তো কোরআনের উপরে ইমান আনো নাই, কোরআন তো এটাকে হারাম করছে আর তুমি ওই কাজের মধ্যে লিপ্ত হইতেছ। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, হুজুর বললেন যে সে যখন অন্যের দোষ আলোচনা করলো, তো হুজুর বললেন ওই ব্যক্তি কোরআনের উপরে ইমান আনে নাই যে কোরআনের হারাম করা জিনিসকে হারাম মনে না করছে, হারাম মনে করে সে এটাকে না ছাড়ছে। তো কাজেই বোঝা গেল যে কলমার ইখলাস হইল এই যে এই কলমা আমাকে আল্লাহ তাআলার হারাম করা নিষেধ করা সমস্ত কাজ থেকে এই কলমা আমাকে ফিরাবে। উনি বলেন আমরা প্রত্যেকেই চিন্তা করতে পারি, নিজের সম্পর্কে আমরা প্রত্যেকেই চিন্তা করতে পারি, আমার কলমা কি আমাকে আল্লাহ তাআলার হারাম করা কাজ থেকে বিরত রাখছে কি রাখে নাই, আমি কি আল্লাহ তাআলার সমস্ত নিষেধ কাজ থেকে বিরত হয়ে গেছি, আমার কলমা কি আমাকে আল্লাহ তাআলার হারাম করা কাজ থেকে বিরত রাখছে, এটা প্রত্যেকেই আমরা চিন্তা করতে পারি। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যদি আমরা এই কথা চিন্তা করি তো আমরা এই কথাও বুঝতে পারবো যে আমাদের ইমান শিখার প্রয়োজন আছে, আমাদের এখনো ইমান শিখার প্রয়োজন আছে। যদি আমরা ইমানের কলমা পড়ছি তো ইমানকে আমাদের শিখতে হবে, কারণ আমরা এখনো আমাদের জীবনের সর্বদিকে আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে আমরা এখনো বের হইতে পারি নাই, আমরা সব হারাম করা কাজ থেকে ছাড়তে পারি নাই, অনেক গুনাহের কাজ আমরা করে ফেলি যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাজেই আমার কলমা তো আমাকে গুনাহের কাজ থেকে আল্লাহর নিষেধ করা কাজ থেকে আমাকে ফিরেই যেতে না, তো কাজেই আমার ইমান তো শিখতে হবে, আমার ইমান তো বানাইতে হবে। এই পরিমাণ আমাদেরকে প্রত্যেক মানুষকে ইমান বানানো, ইমান শিক্ষা করা প্রত্যেক মানুষের জন্য ফরজে আইন, একেবারে ফরজ। যে যে পরিমাণ ইমান হাসিল হইলে সে আল্লাহ তাআলার হারাম করা কাজ থেকে বিরত থাকতে পারে, তার ইমান তাকে আল্লাহর হারাম করা নিষেধ করা কাজ থেকে বিরত রাখে। এই পরিমাণ ইমান হাসিল করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি, প্রত্যেক ইমানদারের জন্য জরুরি। এক ইমান আমাদের আপনি খেয়াল কা হে, এক ইমান হকীকত ওয়ালা ইমান হে। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে আপনি সাহাবা কে ইমান কি তালিম ভি দি হে আর আপনি সাহাবা কে ইমান কা ইমতিহান ভি লিয়া হে। বহুত সে সাহাবা হে জিন তো যকর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে খুদ পুছা হে, হারিস বিন মালিক রাদি আল্লাহু তাআলা আনহু সোয়ে হুয়ে থে, আপ ইনকো উঠাকর পুছা কাইফা কাইফা আসবাহতা ইয়া হারিস, কি হাল মে সুবহ কর রহে হো, আজ কিয়া কে মে সুবহ কর রহা হুম ঈমান কি হাকীকত কে সাথ। আপনে ফরমায়া কিয়া দলীল হে তুমারে দাওয়ে কি, খুলাসা তো ইয়ে হে কি জিস তরহ আপনে গায়ব কো বয়ান ফরমায়া হে, মে ইস তরহ গায়ব কো আপনি আঁখো সে দেখ রহা হুম, জন্নতিয়ো কো জন্নত মে, দোজখিয়ো কো দোজখ মে, আর জো কুরসি মেরে সামনে হে, হিসাব আর কিতাব কা সারা মঞ্জর মেরে সামনে হে। আপনি ইয়ে নী ফরমায়া কে এ হারিস তুম ইস ঈমান সে ফারিগ হো গয়ে হো, ঈমান তুমি সিখ লিয়া হ্যায় আমল করো, বলকে ইয়ে ফরমায়া আরব কা ফলজম কি তুমে মারফত হাসিল হো গয়ি হে, ইস পর জমে রহনা, হামারা বার বার ঈমান কি মজলিসোঁ মে বেঠনা ইসলিয়ে দূর হে কি ঈমান ইতনা জলদি নিকল জাতা হে মুমিন কে অন্দর সে, ইতনা জলদি কুত্তে কো উতার দে ইয়া পহন লে, ইতনা জলদি ঈমান আ জাতা হে জিতনা জলদি উতারে হুয়ে কুত্তে কো পহন লিয়া যাবে, আর ইতনা জলদি ঈমান নিকল জাতা হে জিতনা জলদি পহনে হুয়ে কুত্তে কো উতার দিয়া যাবে। আপ হামারে আরব কা ফজম কি তুমে মারফত হাসিল হো গয়ি হে, মগর ইস পর জমে রহনা, চুকে ঈমান ইতনা জলদি নিকল জাতা হে মুমিন কে অন্দর সে জিতনা জলদি এক চুলে পর রাখি হুই হাঁডি আগর উসকে অন্দর খদ্দে লগে তো উসকে পলটনে মে ইতনি দের নহীঁ লগতি, ইতনে জ্যাদা জলদি ঈমান পলট জাতা হে। ইসলিয়ে মেরে মোহতরম দোস্ত বুজুর্গো আজিজো, মে আর্জ কর রহা থা কে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনে সাহাবা কে ঈমান কে ইমতিহান ভি লেতে থে, এক জামাত আপকে পাস আই, আপনে ফরমায়া কি তুম কিয়া হো, কি দীনি হাসিয়ত তুমারি কিয়া হে, সবনে এক জবান হোকর কাহা কি ইয়া রাসূলুল্লাহ হাম সব কে সব ঈমান ওয়ালে হ্যায়, ইসলিয়ে নেই কাহা কি হাম তাজির হ্যায় হাম জমিদার হ্যায়, উম্মত নে আপনি মেহনত কা রুখ বদল কর আপনে তারুফ কো আপনে নাম কো খতম কর দিয়া, আল্লাহ নে ইসকা নাম মুসলমান রাখা থা, ইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নে ইনকা নাম মুসলমান রাখা থা, ইনহোনে আপনি মেহনত কা রুখ কো বদল দিয়া। সাহাবা ইকরাম সাহেব নে পুছা তুম কিয়া হো, সবনে আর্জ কিয়া কি হাম সব কে সব ঈমান ওয়ালে হ্যায়, আপনে ফরমায়া কি তুমারে ঈমান কি কিয়া দলীল হ্যায়, উনহোনে আর্জ কিয়া কি হামারে অন্দর 15 খসলতে হ্যায়, আর্জ কিয়া কি হামারে অন্দর 15 খসলতে হ্যায়, সওয়াল হো রাহা হ্যায় ঈমান কে বারে মে, জবাব দে রহে হ্যায় খসলতো কে বারে মে, আপনে ফরমায়া কি ও 15 খসলতে কিয়া হ্যায়, আর্জ কিয়া কি 5 খসলতে ও হ্যায় জিন পর হামারা ঈমান হ্যায় ইন পর হামারা ইয়াকিন হ্যায় কি হাম ঈমান লায়ে আল্লাহ পর উসকে ফরিশতো পর উসকি কিতাবো পর উসকে রাসূলো পর আর আখিরত কে দিন পর, ইস পর হামারা ঈমান হ্যায়, হাম আল্লাহ কো এসা মানতে হ্যায় জেসা উসকো মাননে কা হক হ্যায়। আপনে ফরমায়া কি ও 5 বাতে কিয়া হ্যায় জিন পর তুমারা আমল হ্যায়, উনহোনে আর্জ কিয়া কি পহলা আমল হামারা ইয়ে হ্যায় কি হাম নামাজ কায়েম করতে হ্যায়, ইনি ফরমায়া কি নামাজ পড় লেতে হ্যায়, বলকে ফরমায়া নামাজ কায়েম করতে হ্যায়, নামাজ কা কায়েম করনা, নামাজ কা কায়েম করনা তো ইতনি উঁচি চিজ হ্যায় কি নামাজ কে কায়েম করনে ওয়ালে কা দীন খুদা কি কসম নাকিস নহীঁ হো সকতা, নামাজ কায়েম করনে ওয়ালে কা দীন খুদা কি কসম নাকিস নহীঁ হো সকতা, মুমকিন হি নহীঁ হ্যায় কি কিসি শখস কি নামাজ কায়েম হো ওর উসকে দীন কা কোই শোবা মামলাত কা আখলাক কা মাশরে কা কিসি লাইন কা কোই শোবা بگڑا ہوا ہو یہ ممکن نہیں ہے. اس لیے کہ حدیث میں صراحت ہے, من اقامها فقد اقام الدین, جسے نماز قائم کر لی اس نے پورے دین کو قائم کر لیا. یہ ہو نہیں سکتا کہ نماز قائم ہو اور دین ناقص ہو, یہ ممکن نہیں ہے. میرے بزرگ دوست عزیزو, پورا دین نماز سے قائم ہونے والا ہے. میں نے عرض کیا ہے کہ کلمہ کا اخلاص یہ ہے کہ کلمہ مومن کو حرام سے روک دے. نماز کا بھی اخلاص ہے کہ نماز کی اخلاص یہ ہے کہ یہ نماز نمازی کو تمام صغائر اور کبائر اور تمام منکرات سے روک دے. یہ نماز کی خاصیت ہے, یہی نماز کے اخلاص ہے. ان لوگوں نے عرض کیا کہ ہم نماز قائم کرتے ہیں. ایک ہمارا عمل ہمارا یہ ہے کہ ہم اس بات کی گواہی دیتے ہیں کہ اللہ کے سوا کوئی بات کے لائق نہیں اور محمد صلی اللہ علیہ وسلم اللہ کے رسول ہیں. پہلے یہ فرمایا کہ ہم نماز قائم کرتے ہیں. میرے محترم دوستو, بزرگو عزیزو, نماز تو قائم ہوتی ہے طہارت سے, اور طہارت کہ طہارت جب تک کمائیوں کو سکوں پر نہ لاوے, جب تک معاملات کو شریعت پر نہ لائے, اس وقت تک طہارت حاصل نہیں ہو سکتی. طہارت کو نہیں کہتے کہ یہ غسل کر لے یا وضو کر لے, اس کو طہارت نہیں کہتے. اس سے تو جسم کا ظاہر پاک ہوتا ہے, جسم کا اندرون وہ اس سے پاک نہیں ہوتا کہ جسم کے اندر کی پاکی معاملات کو شریعت پر لانا ہے. کیونکہ سود کا ایک لقمہ وہ پورے خون کو اس طرح گندا کر دیتا ہے, اس طرح گندے نالوں میں بہنے والی غرازت ہوتی ہے. سود کی کمائی خون کو اس طرح گندا اور غلیظ کر دیتی ہے. میرے محترم دوست بزرگو عزیزو, ہم میں سے ہر ایک اس کوشش میں ہے کہ عبادات ٹھیک ہو جائیں گے تو معاملات ٹھیک ہو جائیں گے. نہیں, یہ بات نہیں ہے, بلکہ جب تک طہارت نہیں ہوگی عبادت نہیں ہوگی. جب تک معاملات ٹھیک نہیں ہوں گے اس وقت طہارت نہیں ہوگی. سب سے پہلا کام یہ ہے کہ طہارت کے لیے معاملات کا حکم برلاؤ. علماء نے لکھا ہے کہ ظاہری طہارت یہ نہیں ہے کہ کپڑے پاک ہوں, بدن پاک ہو اور نماز کی جگہ پاک ہو, یہی ظاہری پاکی نہیں ہے. بلکہ بدن میں دوڑنے والا خون حرام کمائیوں سے پاک ہو, یہ بھی ظاہری پاکی ہے. اس کے بعد تقوی آئے گا, تقوی کا درجہ اس کے بعد ہے, یہ بھی ظاہری پاکی ہے. جب تک ظاہری تقوی نہیں ہوگا اس وقت تک باطنی تقوی پیدا نہیں ہو سکتا. اس لیے میں پھر عرض کر رہا, ہر سمجھتے تھے کہ سود کی کمائی کا ایک لقمہ لوگ اس کو معمولی سمجھتے ہیں, حالانکہ لقمہ سمندر ہے اور خیرات اس کے موتی ہیں. جیسی کمائیاں ہوں گی ویسی عبادتیں ہوں گی, اور جیسی عبادت ہوگی ویسا دین ہوگا. کہ سارے دین کا قائم ہونا نماز پر موقوف, اور نماز کا قائم ہونا طہارت پر موقوف, اور طہارت سے کامل ہونا معاملات کو حکم پر لانے پر موقوف ہے. یہ بنیادی میں بات پہلے عرض کر دوں کہ نماز قائم نہیں ہوتی طہارت کے بغیر, طہارت کامل نہیں ہوتی معاملات کے بغیر. اس لیے سب سے پہلی بات یہ ہے کہ معاملات کو حکم پر لاؤ تو عبادات طریقے پر آ رہیں گی. اور یہ عبادت کی خاصیت ہے کہ عبادت پورے دین کو قائم کر دے گی. من اقامها فقد اقام الدین, جسے نماز قائم کر لی اسے پورا دین قائم کر لیا. ایک صفت یہ بیان کی کہ ہم زکوٰۃ ادا کرتے ہیں. اس زمانے میں زکوٰۃ کا ادا کرنا ایک ایسا مشکل کام بن گیا کہ تاجر کماتا ہے اور کما کر زکوٰۃ ادا کرتا ہے اور کسی کے حوالے کر دے کہ یا اس کو اس سے اب تک پہنچا دے. نہیں, میرے مقصد دوستو حضرت فرماتے تھے کہ زکوٰۃ دینے والے کے ذمے ہے کہ وہ مستحق کو اس طرح تلاش کرے جس طرح جنگل میں وضو کے لیے کوئی نمازی پانی تلاش کرتا ہو, تحقیق کر کے اس تک پہنچائے. محفوظات میں ہے کہ اگر امت صحیح طریقے پر زکات ادا کرنے پر آ جائے کہ اسے مستحق تک پہنچائے تو یہ زکات کی برکات کا متحمل نہ ہو سکے. زکات کی اتنی برکتیں ہیں, ایک سمت یہ بیان کی ہیں زکات ادا کرتے ہیں, ایک سمت یہ بیان کی کہ ہم بیت اللہ کا حج کرتے ہیں. یہ پانچ باتیں ہمارے اندر ہیں جن پر عمل کرتے ہیں. کلمہ لا الہ الا اللہ گواہی دیتے ہیں, اس بات کی گواہی دیتے ہیں کہ اللہ کے سوا کوئی عبادت کے لائق نہیں اور محمد صلی اللہ علیہ وسلم اللہ کے بندے اس کے رسول ہیں. نماز قائم کرتے ہیں, زکات ادا کرتے ہیں, بیت اللہ کا حج کرتے ہیں, رمضان کے روزے رکھتے ہیں. یہ پانچ ہمارے اندر فرائض ہیں جن پر ہم عمل کرتے ہیں. یہی اسلام کی بنیاد ہے, یہی اسلام کی بنیاد ہے. اسلام کی بنیاد پانچ چیزوں پر نہیں ہے بلکہ یہی اسلام کی بنیاد ہے. اسلام کی بنیاد پانچ چیزیں ہیں, ان پانچ چیزوں پر اسلام کی عمارت قائم ہوتی ہے. چنانچہ اس جماعت نے عرض کیا کہ یا رسول اللہ پانچ باتیں ہمارے اندر زمانے جاہلیت سے ہیں, ہم ان پر عمل کرتے ہیں. اگر آپ چاہیں تو ہم ان پانچ باتوں کو چھوڑ دیں اور آپ چاہیں تو ہم ان پر عمل کرتے رہیں. تو میرے محترم دوست بزرگوں, বাহ্যিক কলমা, ইমানের কলমা, ইমান, ইমানের বাহ্যিক অবস্থা, আরেক হল ইমানের হাকিকত. ইমানের হাকিকতকে হাসিল করা এইটা জরুরি. একটু ইমানের বাহ্যিক অবস্থা, আরেক হল ইমানের হাকিকতকে হাসিল করা. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে ইমান শিক্ষা দিতেন, আবার ইমান তাদের ইমানের পরীক্ষা দিতেন. ইমান শিখাইতেন, আবার ইমানের পরীক্ষা দিতেন যে আমি যে তাদেরকে ইমান শিখাইলাম তো তারা কিরকম ইমান শিখল, ইমান তাদের ভিতরে ইমান কিরকম ইমান তারা হাসিল করলো. হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার পরীক্ষা দিতেন. হযরত হারিসা রাদিয়াল্লাহু আনহু ঘুমায়া আছেন, শুয়ে আছেন মসজিদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগাইলেন, জাগায় জিজ্ঞাসা করলেন, হে হারিসা তুমি সকাল কিভাবে করলে? উনি বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি সকাল করছি ইমানের হালতে, ইমানের হালতে আমি সকাল করছি. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, তোমার ইমানের হালতের কি অবস্থা, কি হালত তোমার ইমানের? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি গায়েবের যে সমস্ত জিনিসগুলি বলছেন যে চোখে দেখি না, গায়েবের মধ্যে আছে, আমি এই সমস্ত জিনিসের উপরে এরকম ইয়াকিন করছি যেন আমি চোখে দেখতেছি. জান্নাতের কথা আপনি আলোচনা করছেন, জান্নাত আছে, তো জান্নাত আমি যেন চোখে দেখতেছি, জাহান্নাম বলে যে যেন আমি চোখে দেখতেছি, আল্লাহ তাআলা আর চোখে যেন চোখে দেখতেছি. তো এই যত গায়েবি জিনিস আপনি আলোচনা করছেন যেটার উপরে ইমান আনতে হবে, আমি ওইটার উপরে এইরকম এই গায়েবী জিনিসগুলি আমার সামনে এরকম যেরকম আমি যেন চোখে দেখতেছি এই সমস্ত জিনিসকে. মেরে মহতরম দোস্তনি বলেন, রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার এই কথা শুনে তাকে এই কথা বলেন নাই, বাস বাস যথেষ্ট হয়ে গেছে, তোমার ইমান হাসিল হয়ে গেছে, তোমার ইমান হাসিল হয়ে গেছে এ কথা বলেন নাই. রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে কথাটা বলছেন এ কথাটা অত্যন্ত লক্ষণীয় জিনিস. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মারিফাত হাসিল করছো, তোমার মারিফাত হাসিল হয়ে গেছে, তুমি এটার উপরে জমে থাকো, জমে থাকো. তো জমে থাকতে হবে, এরকম না যে ভাই ঈমান হাসিল করলাম আর আমি এটার উপরে জমলাম না. ঈমান তো এরকম এরকম অবস্থা ঈমানের, বলে যে মানুষ জামা খোলে, জামা খুলতে যেরকম সময় লাগে, বলে যে এরকম অল্প সময়ের মধ্যে ঈমান দিলের থেকে বের হয়ে যায়. আবার যে একজন মানুষ আবার জামা পরে, তো জামা পরতে যত সময় লাগে এত অত এত অল্প সময়ের মধ্যে ইমান ভিতরে আসে যায়. ইমানের অবস্থা তো এরকম যে চুলারে হাড়ি বসাইছে, নিচে আগুন দিছে, তো পানি তার ভিতরে টকবক করতেছে, আগুন সরাইবার সঙ্গে সঙ্গে পানি থেমে গেছে, পানি টকবক বন্ধ হয়ে গেছে, বলে যে পানি ফুটন্ত পানি, পানি যে ফুটতেছিল এই আগুনটা সরাইলে পানিটা বন্ধ হইতে, পানিটা থামতে, ফুটন্ত তার অবস্থাটা শেষ হইতে যত সময় লাগে, এইরকম এত অল্প সময়ের মধ্যে ইমান বের হয়ে যায় মানুষ। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ এই জন্য বলে যে ভাই, ইমানের হাকিকতকে হাসিল করতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ইমানকে হাসিল করতেন ইমানের হাকিকত সহকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইমানের পরীক্ষা নিতেন যে তাদের ইমান কি অবস্থায় পৌঁছছে, কি অবস্থায় আছে। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? তো তারা একথা বলেন নাই যে আমরা ব্যবসায়ী, তারা একথা বলেন নাই যে আমরা জমিদার লোক, জমিন চাষ করি, অথবা দুনিয়ার কোন কাজ কাম, যেরকম আজকাল মুসলমানের পরিচয় মুসলমান পরিবর্তন করে ফেলছে, মুসলমানের পরিচয়ই পরিবর্তন হয়ে গেছে। আর একজন মুসলমান সে বলে আমি ব্যবসায়ী, একজন মুসলমান সে বলে আমি একজন চাকরিজীবী, অথবা সে বলে যে আমি একজন জমিদার। তো সে তার পরিচয় এইভাবে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায়, সাহাবাদের জমানায় তাদের পরিচয়টা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করতেছেন তোমরা কারা? তো তারা পরিচয় দিতেছে আমরা ইমানওয়ালা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতের নাম মুসলমান রাখছেন, তো এই উম্মত মুসলমান উম্মত। তো এই উম্মত আজ মুসলমান নিজের পরিচয় দেয় না, বলে নিজের পরিচয় দুনিয়ার কামকাজের সঙ্গে সে তার পরিচয়কে দেয়, দুনিয়ার জিনিস দিয়ে সে তার পরিচয় করায়, বলে আমি অমুক, আমি অত উঁচা পদের চাকরিজীবী, চাকরিওয়ালা লোক, আমি এত উঁচা পদে চাকরি করি। তো মানুষ এই ধরনের পরিচয় দেয় নিজের। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন তারা তাদের পরিচয় দিতেছেন, হুজুর জিজ্ঞাসা করেন তোমরা কারা? তো তারা বলতেছে আমরা সব ইমানওয়ালা। তো তারা তাদের পরিচয় ইমানওয়ালাই মনে করতেন, ইমানওয়ালা তারা, ইমানদার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে তোমাদের পরিচয় দিলে ইমানদার, তো তোমাদের ইমান, ইমানের কি আলামত, কি জিনিস তোমাদের মধ্যে আছে যেটার কারণে, এটার প্রমাণটা কি যে তোমরা যে ইমানদার? তো তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে 15টা অভ্যাস খাসলত, 15টা আমল আমাদের মধ্যে আছে, এগুলি আমাদের ইমানের পরিচয়। তো 15টা আমলের মধ্যে 5টা হলো এই যে আমরা আল্লাহ তাআলার উপরে ইমান রাখি, আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে ইমান রাখি, আল্লাহ তাআলার রসুলদের উপরে ইমান রাখি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে ইমান রাখি, আখেরাতের দিনের উপরে আমরা ইমান রাখি। তারা তাদের ইমানের পরিচয় এইভাবেই দিতেছে যে আমরা এই সমস্ত এই 5টা জিনিস উপরে ইমান রাখি। আর 5টা জিনিস আছে এরকম যে সেটা হলো যে একটা হলো আমরা একথার সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমরা একথার সাক্ষী দেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দ্বিতীয় জিনিস যেটা সেটা হলো আমরা নামাজ কায়েম করি, ওনারা একথা বলেন নাই যে আমরা নামাজ দিই, তারা বলেন আমরা নামাজ কায়েম করি। বলেন নামাজ কায়েম করা এটাও এক উঁচা আমল, যখন মানুষ নামাজ কায়েম করে তার দিনের মধ্যে অপূর্ণতা থাকতেই পারে না, তার দিন পরিপূর্ণ হবে। যে নামাজকে ঠিক করছে, নামাজকে কায়েম করছে, নামাজকে ঠিক করছে, তো তার দিনের মধ্যে কোন রকম অসম্পূর্ণতা থাকতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান আকামা সালাতা আকামা দ্বীন, যে নামাজকে কায়েম করলো সে তার দিনকে কায়েম করলো। তো যে নামাজকে কায়েম করছে তার জীবনের কোন দিকে দিন অসম্পূর্ণ থাকতে পারে না, দিন পরিপূর্ণ হবে। তার জীবনের দিক, তার কামাই রোজগার, তার পরিবার পরিজনের সঙ্গে ব্যবহার, তার সামাজিক ব্যবহার, তার সব রকমের জীবনের সর্বদিক বলে যে সর্বদিকের মধ্যে শরীয়ত পরিপূর্ণ আসবে, দিন পরিপূর্ণ আসবে যে নামাজকে কায়েম করবে। নামাজ কায়েম করা এত বড় উঁচা জিনিস, যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে, শরীয়তের বিপরীত শরীয়ত বিরোধী কোনো কাজ থেকে, সব কাজ থেকে নামাজ তাকে ফেরাবে। যেমন কলমার এখলাস, এরকম নামাজেরও এখলাস আছে। কলমার এখলাস তো হল এই কলমাটাকে আল্লাহ তাআলার হারাম করা কাজ থেকে বিরত রাখবে, আর নামাজের এখলাস হল এই নামাজটাকে শরীয়ত বিরোধী সব রকম খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে নামাজ বড় উঁচা আমল, নামাজ কায়েম করা, যার নামাজ কায়েম, যে নামাজ কায়েম করে মেরে মহতরম দোস্ত, তার দিনের দিন তার পরিপূর্ণ হয়ে গেছে, দিনের সব দিক সব দিক তার কামিল হয়ে গেছে। নামাজ কায়েম করনে বালার দিন অসম্পূর্ণ থাকতে পারে না। তো তারা বলতেছেন যে আমরা নামাজ কায়েম করি। মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, নামাজ কায়েম করা কি জিনিস? উনি বলেন যে একটা হল একজন লোক নামাজ পড়তে চায়, তো সে উযু করে, গোসলের প্রয়োজন হলে গোসল করে, তো এটাকে এটা দ্বারা সে পবিত্রতা হাসিল করে, নামাজ পড়ার জন্য এই পবিত্রতা হাসিল করে। উনি বলেন যে ভাই এই পবিত্রতা তো আসল পবিত্রতা নয়, এটা যেরকম একটা বাহ্যিক পবিত্রতা হাসিল করা, আরেকটা পবিত্রতা আছে, সেটা হল যে শরীরের ভিতরে যে রক্ত চলাচল করতেছে এই রক্তটাও পবিত্র হয়। রক্তটা বনে কিসের থেকে? বলে লোকমা থেকে। রক্তটা তৈরি হয় যে লোকমাটা মানুষ মুখের মধ্যে দেয়, পেটের মধ্যে ঢুকায়, ওই লোকমা থেকে তার শরীরে রক্ত তৈরি হইতেছে। এখন এই রক্ত এই লোকমাটা কি হবে? লোকমাটা যদি পাক হয় তো তার ভিতরে পাক রক্ত তৈরি হবে, আর যদি এই লোকমাটা না পাক হয় তো ভিতরে রক্তটাও না পাক তৈরি হবে। উনি বলেন যে হাজমান ইলিয়াসারি বলছেন কথা যে লোকমা হইল, এর উদাহরণ হল একটা সমুদ্রের মতো, লোকমা হইল সমুদ্র, আর মানুষের চিন্তাধারা, মাথায় যে চিন্তাধারা, সে যে চিন্তা করে, বলে এই চিন্তাধারা হইল তার এই সমুদ্রেরই মণিমুক্তা। যেমন সমুদ্র হবে তেমন মণিমুক্তা হবে। উনি বলেন যে সুদের একটা লোকমা মানুষের শরীরের রক্তকে এইরকম খারাপ করে, এইরকম নষ্ট করে, আর এইরকম গান্দা করে, যেরকম নালার মধ্যে ময়লা পড়লে পায়খানা চলে যেই নালায়, ওই নালার পানি যেরকম গান্দা, বলে এইরকম গান্দা করে ফেলে সুদের একটা লোকমা শরীরের রক্ত। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একটা হল বাহ্যিক পবিত্রতা হাসিল করা, বলে যে শরীরের রক্ত পাক হওয়া, বলে এইটাও বাহ্যিক পবিত্রতার মধ্যে এক পবিত্রতা। মানুষ মনে করে এবাদত ঠিক হয়ে গেলে কামাই রোজগার ঠিক হয়ে যাবে, আসলে এরকম না, উল্টা, বলে কামাইরা ঠিক হয়ে গেলে এবাদত ঠিক হয়ে যাবে। আজ আমরা উল্টা বুঝতেছি, মনে করতেছি যে এবাদতে যদি পরিপূর্ণতা আসে, এবাদত যদি ভালো করে করা যায় তাইলে বোধ হয় কামাই ঠিক হয়ে যাবে, কামাইও পাক পবিত্র হয়ে যাবে। উনি বলেন তা নয়, বলে যে যদি কামাই রোজগার পাক পবিত্র হয় তাইলেই এবাদত ঠিক হয়ে যাবে। একজনের কামাই রোজগার হইল অপবিত্র, সে হারাম কামাই করতেছে, তো অপবিত্র কামাই যেটা দ্বারা সে খাওয়া দাওয়া করতেছে, সেই অপবিত্র কামাইয়ের দ্বারা সে যতই নামাজ পড়ুক সে তো অপবিত্র অবস্থায় নামাজ পড়ল, আর যতই সে এবাদত করুক সে তো অপবিত্র অবস্থায় এবাদত করল, ওই এবাদত দিয়া কি হবে? ওই এবাদত দিয়া কোন জিনিস ঠিক হবে এ কথা তো কোনদিন হইতে পারে না। এবাদতটাই নষ্ট, নষ্ট এবাদত দিয়ে আরেকটা কিন্তু ঠিক হয়। এই জন্য উনি বলেন যে এই ধারণাটা ভুল ধারণা যে এবাদত ঠিক হয়ে গেলে কামাই রোজগার ঠিক হয়ে যাবে, জীবনের অন্যান্য যে সমস্ত লাইনগুলি আছে এই লাইনগুলিও ঠিক হয়ে যাবে, এটা একটা ভুল কথা। বরং সহি কথা হলো এই যে যখন কামাই রোজগার ঠিক হয়ে যাবে তো এবাদত ঠিক হয়ে যাবে, এবাদত ঠিক হবে, কামাই রোজগার ঠিক হয়ে যাবে। সেই জন্য মেরা মহাতারাম দোস্তা বুজুর্গ বলেন যে যদি এই নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা এটা এত উঁচা আমল, এত উঁচা জিনিস যে এই নামাজ যদি কেউ কায়েম করে তো এই নামাজের দ্বারা তার দিন পরিপূর্ণ হয়ে যাবে, দিনের মধ্যে কোনো অসম্পূর্ণ তার থাকবে না। কারণ হাদিসের মধ্যে আছে যে নামাজ কায়েম করছে সে দিন কায়েম করছে, সে তার দিনকে কায়েম রাখছে। তো কাজেই নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজ যদি পবিত্র হয়ে যায়, নামাজ যদি ঠিক হয়ে যায় তো জীবনের সমস্ত লাইন শরীয়ত মতো হয়ে যাবে, শরীয়ত মতো, শরীয়ত মতো জীবনের সব লাইনকে শরীয়ত মতো আনার জন্য নামাজ এক আমল, বড় এক আমল যদি নামাজ ঠিক হয়ে যায়। আর নামাজকে ঠিক করার জন্য খালি অজু আর গোসলই নয়, বরং নামাজকে ঠিক করার জন্য তো শরীরের ভিতরে প্রবাহিত রক্ত, বলে যে এই রক্ত পবিত্র হইতে হবে, কাজে এই রক্তকেও পবিত্র রাখতে হবে। রক্তের পবিত্রতা কিসের দ্বারা আসবে? বলে ওই লোকমার দ্বারা আসবে। এই লোকমাটা যেটা সে মুখে দিতেছে ওই লোকমাটা কেমন? যদি এই লোকমাটা পবিত্র হয় তো এটার দ্বারা শরীরে পবিত্র রক্ত তৈরি হবে, আর যদি ওই লোকমাটা অপবিত্র হয় তো শরীরের ভিতরে রক্ত তার অপবিত্র হয়ে যাবে। এজন্য মেরে মহাতারাম দোস্তা বুজুর্গ ওনারা এই কথা বলছিলেন, এই কথা যে আমরা পাঁচটা বিষয়ের উপরে ইমান আনছি আর এই পাঁচটা আমল আমরা করি। এক আমল তো হল, একটা হলো যে আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমির মহাতারাম দোস্ত দ্বিতীয় কথা বলছেন আমরা নামাজ কায়েম করি। আর তৃতীয় জিনিস বলছেন আমরা জাকাত আদায় করি, জাকাত আদায় করি। বলেন যে আজ তো আমরাও অনেকে জাকাত দিয়ে থাকি, তা আমাদের অবস্থা হলো এই যে আমি আমার জাকাত আরেকজনকে দেই, বলে ভাই জাকাত তো আমার, আপনি বাইরে দিয়ে এই জাকাতের উপযুক্ত তালাশ করার মতো সমান নাই। জাকাতের উপযুক্ত লোক কাকে জাকাত দিতে হবে এইটার সময় আমার কাছে নাই, তো আপনি লন আমার জাকাতটা, আপনি উপযুক্ত লোক তালাশ করে দিয়ে দিয়েন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন কথা যে জাকাত যার উপরে ফরজ হয়েছে তার জন্য জাকাতের জাকাত নিতে পারে উপযুক্ত লোক তালাশ করা এইরকম জরুরি তার উপরে। যেরকম নাকি জঙ্গলের মধ্যে মানুষ ওযু করার জন্য পানি তালাশ করে, তো ওযু করার জন্য পানি তালাশ করাটা সে তার নিজের জন্য যত জরুরি মনে করে, আর যেভাবে সে জঙ্গলের মধ্যে পানি তালাশ করে, বলে এইভাবে যার উপরে জাকাত ওয়াজিব হয়েছে তার জন্য জাকাত নিতে পারে এরকম উপযুক্ত লোক তালাশ করা এইরকম জরুরি। আজ তো দায় সারার মতো কোন রকম দায় সারার মতো জাকাত আদায় করতেছে, যার উপরে জাকাত আদায় হয়েছে তো সে জাকাতের উপযুক্ত লোক তালাশ করার মতো তার কাছে সময় নাই, তো সে আরেকজনকে দিয়ে বলতেছে, বলে ভাই আপনি এরকম লোক তালাশ করে করে আমার জাকাতটা দিয়ে দিয়ে। না না, বলে যে তোমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে তো তোমার জন্য জরুরি এই জাকাত নিতে পারে এরকম লোক তালাশ করে তাকে জাকাত পৌঁছাইয়া দেওয়া, এটা তোমার উপরে জরুরি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ তারা এক আমল দেয়নি এটা বলছে, বলে যে ভাই জাকাত ইয়া রাসূলুল্লাহ আমরা জাকাত আদায় করি, আমরা বাইতুল্লাহর হজ করি আর আমরা রমজান শরীফে রোজা রাখি। উনি ফরিয়াদ কিয়া কি পাঁচ ফসলতে আমার অন্দর জমানে জাহিলিয়ত হ্যায়, হম অভি তক উপর কায়েম হ্যায়, আগর আপ ফরমায়েন তো উনকো ছোড় দেন। আল্লাহ আকবর, জমানে জাহিলিয়ত কি উনকে অন্দর এসি ফসলতে হ্যায় জো আপ জমানে ইসলামে ভি তালাশ করো তো না মিলে। সবসে পহলি ফসলত উনহোনে ইয়ে বতাই کہ ہمارے اندر صبر ہے, ہمارے اندر شکر ہے. اللہ یہ دو خصلتیں ایسی ہیں کہ حدیث میں آتا ہے کہ جس شخص کے اندر یہ دو خصلتیں جمع ہو جائیں, صبر اور شکر, وہ کامل ایمان والا ہے. اس لیے کہ آدھا ایمان صبر ہے, آدھا ایمان شکر ہے. لیکن میرے محترم دوستو بزرگو عزیزو, نہ ہم صبر کو جانتے ہیں نہ شکر کو جانتے ہیں. صبر کسے کہتے ہیں؟ صبر کا مطلب یہ نہیں ہے کہ تکلیفیں برداشت کرتے رہو, اور ان تکلیفوں کا برداشت کرنا راستہ کھول دے, اس کو صبر نہیں کہتے. صبر کہتے ہیں حالات کا مقابلہ کرنا حکموں پر جمتے ہوئے, اللہ کے حکموں پر جمتے ہوئے حالات کا مقابلہ کرنا, اس کو صبر کہتے ہیں. تکلیف کا برداشت کرنا صرف یہ صبر نہیں ہے, بلکہ صبر کہتے ہیں کہ اللہ کے حکموں پر جمنا حالات کے مقابلے میں. کیسے بھی حالات آئیں, اللہ کے پورے دین کا کوئی ایک حکم حالات کی وجہ سے چھوٹ گیا تو یہ شخص قابل نہیں کہلائے گا. اور اس صبر پر اللہ کی طرف سے مظلومیت والی مدد نہیں آئے گی. اس لیے کہ صبر کے بغیر کوئی شخص مظلوم نہیں ہو سکتا, صبر کے بغیر مظلوم نہیں ہو سکتا. صبر کرنے والا وہ ہوگا جو شخص اللہ کے حکموں پر جمتے ہوئے, اللہ کے حکم جمتے ہوئے حالات کا مقابلہ کرے. جو حالات کے وجہ سے حکم چھوڑ دیں وہ صابر نہیں کہلائیں گے. اس لیے میں عرض کر رہا کہ صبر کا عام مفہوم یہ سمجھا جاتا ہے کہ برداشت کرتے رہو, اس صبر پر اللہ کی طرف سے مدد آئے گی. دیکھو میرے دوستو عزیزو, اللہ کی طرف سے مدد آتی ہے تب صبر اقوا دونوں ایک ساتھ ہوں. اللہ نے قرآن میں جہاں صبر کو بیان کیا ہے, تقوی کو بیان کیا ہے, انہوں میں یہ تقل یصبر, سارا قصہ عیسیٰ علیہ السلام کا صبر اور تقوی پر ہے. عیسیٰ علیہ السلام نے بھائیوں کے مقابلے میں صبر کیا اور زلیخا کے مقابلے میں تقوی اختیار کیا. اللہ رب العزت نے بھائیوں کو محتاج کر کے پیش کر دیا اور زلیخا کو باتحت کر دیا, کہ صبر اور تقوی ان دونوں سے جمع کرنے پر اللہ کی مدد آتی ہے. ہم صبر کرتے ہیں تقوی کے بغیر, کہ تقوی کے بغیر صبر کرنے والا ظالم ہے, تقوی کے بغیر صبر کرنے والا ظالم ہے, اور ظالم کے صبر کو مدد نہیں آئے گی. اللہ نے فرمایا ہے ظالموں سے, اصبروا او لا تصبروا سواء علیکم انما تجزون ما کنتم تعملون, کہ تم جہنم میں صبر کرو یا نہ کرو, تمہیں تمہارے کیے کا بدلہ دیا جا رہا ہے. میرے بزرگ دوستو عزیزو, صبر تو انبیاء علیہ السلام نے سکھلایا ہے کہ اللہ کے حکم پر جمتے ہوئے حالات کا مقابلہ کرنے والے کو صابر کہتے ہیں. جس علیہ السلام فرما رہے ہیں انہ میں تقوی و یصبر, کہ بات یہی ہے کہ جو شخص صبر اور تقوی اختیار کرے گا اللہ رب العزت اس کو کبھی ضائع نہیں کریں گے. اللہ تعالیٰ علیہ السلام کو ان کے صبر اور تقوی کی وجہ سے جیل سے نکال کر اللہ نے ان کو وزیر مالیات بنایا ہے, کیونکہ اصول اللہ کا ضابطہ یہ ہے کہ جو صبر و تقوی اختیار کرے گا ہم اس کو ضائع نہیں ہونے دیں گے. ہم یہ سمجھ رہے تھے کہ صبر کا مطلب یہ ہے کہ زندگی گزارو غفلت کی اور جو حالات آئے ان پر صبر کرو. ہے سماتے تھے جو حالات گناہوں کی وجہ سے آئیں گے وہ صبر کرنے سے کبھی ختم نہیں ہوں گے, جو حالات گناہوں کی وجہ سے آئیں گے وہ صبر کرنے سے ختم نہیں ہوں گے, اور جو حالات اللہ کے حکم پر چلنے کے راستے میں آئیں گے وہ اس صبر پر اللہ کی طرف سے فوراً مدد آئے گی, کیونکہ یہ نبی کرام کا صبر ہے. اسی میرے بزرگ دوست عزیزو, میں عرض کر رہا تھا کہ ایک سے بزرگ نے بتائی کہ ہمارے اندر صبر ہے اور ہمارے اندر شکر ہے. شکر کسے کہتے ہیں؟ ہر نعمت کی نسبت اللہ کی طرف کرنا, اور اس کے نعمت دینے سے پہلے اس کی عبادت کا حق ادا کرنا. اللہ کی عبادت اس کی نعمت دینے پر نہیں, بلکہ اس کی نعمت دیے بغیر عبادت اس کا حق سمجھنا, اس کی نعمت دیے بغیر عبادت کو اس کا حق سمجھنا. اگر اللہ رب العزت کسی مسلمان کو لے کر انبیاء علیہ السلام سے اور قیامت تک آنے والے آخری مسلمان کو دعا دنیا میں کچھ نہ دیں, ایک کپڑا پہننے کو نہ دیں, ایک کپڑا کھانے کو نہ دیں, اور یہ پوری زندگی اللہ کی عبادت میں گزار دیں, اور اللہ تعالیٰ اس کو آخر میں کچھ نہ دیں, پھر بھی اللہ کو اس کا پورا پورا حق ہے, کیونکہ اللہ کی عبادت وہ نعمت کا بدل نہیں ہے, اللہ کی عبادت اللہ کا حق ہے, وہ ہر حال میں ہونی ہے. اللہ کی عبادت اللہ کا حق ہے, وہ ہر حال میں ہونی ہے. نعمتیں عبادت کا بدل نہیں ہے. آپ نے سنا ہوگا حدیثوں میں کہ قیامت میں بڑی بڑی عبادتیں, ساری ساری زندگی کی عبادتیں ایک نعمت کے بدلے میں دل جائیں گی. میرے بزرگ دوستو عزیزو, بہت ڈرنے کا مقام ہے. میں عرض کر رہا تھا کہ شکر اس کو نہیں کہتے کہ اسے نعمت ملے کہ اللہ تیرا شکر ہے, نہیں, شکر کہتے ہیں نعمت کو منسوب کرنا نعمت دینے والے کی طرف, نعمت کو منسوب کرنا نعمت دینے والے کی طرف, اور اللہ کی عبادت کا حق ادا کرنا یہ منعم کی نعمت کا تقاضا ہے, نعمت دینے والے کی نعمت کا تقاضا ہے. اسی میں رکھوں کے دوستو عزیزو, صبر اور شکر یہ تو بہت بنیادی چیزیں ہیں. میں نے عرض کیا کہ حدیث میں آتا ہے کہ آدھا ایمان صبر ہے, آدھا ایمان شکر ہے. کہ ہمارے اندر ایک خصلت یہ ہے کہ اگر ہمارے دشمن پر کوئی مصیبت آتی ہے تو ہم اس سے خوش نہیں ہوتے. اللہ اکبر, یہ ایک ایسی خصلت ہے. اس زمانے میں مسلمان اس خصلت سے محروم ہے. اگر ہمارے دشمن پر کوئی آفت آ جائے تو ہمیں دلی مسرت ہوتی ہے. جن کے دلوں میں امت کی ہدایت کے سوا کوئی اور تمنا نہیں ہوتی, وہ کبھی غیروں پر آنے والی آفت سے خوش نہیں ہوتے. وہ تو یہ دیکھتے ہیں کہ اس دنیا میں مارے گئے ایمان کے بغیر وہ ہمیشہ کی جہنم میں چلے گئے. صحابہ اکرام کا جذبہ یہ تھا کہ اگر ایک غیر مسلم اسلام ایک غیر مسلم اسلام میں آتا تھا تو صحابہ فرماتے ہیں کہ ہم اتنی زور سے اللہ اکبر کہتے کہ کسی ملک کے فتح ہونے پر اتنی زور سے اللہ اکبر نہیں کہتے. اور اگر کوئی یہ کہتا کہ مجھے عیسائیت پر رہنا ہے تو صحابہ فرماتے ہیں کہ ہمیں ایسا دھکا لگتا تھا کہ ہم میں سے ایک آدمی کم ہو گیا ہے. جس صحابہ کی جماعت کے سمریا کے بادشاہ نے یہ کہا تھا کہ تم لوگوں کو اس طرح مسلمان نہیں کرو گے, جو اسلام پر آنے چاہے گا ہم اس کو ہم نہیں روکیں گے, جو عیسائیت چاہے گا اس کو تم نہیں روکو گے. اس وقت صحابہ کا جذبہ یہ تھا. صحابہ فرماتے ہیں کہ اگر ایک شخص اسلام میں آتا تو ہم زور سے اللہ اکبر کہتے, اتنی زور سے اللہ اکبر کسی ملک کے فضا ہونے پر نہیں کہتے تھے. اور جب کوئی ہم میں سے کہتا کہ مجھے عیسائیت پر رہنا ہے تو ہمیں اتنا زور سے دھکا لگتا کہ ہم یہ سمجھتے کہ ہم میں سے ایک آدمی کم ہو گیا. آج مسلمان اس جذبے سے خالی ہے. تو انہوں نے یہ کہا کہ ایک خصلت ہمارے اندر یہ ہے کہ اگر ہمارے دشمن کو کوئی مصیبت آتی ہے تو ہم اس سے خوش نہیں ہوتے, اور ایک خصلت ہمارے اندر یہ ہے کہ ہم میدان میں جم کر رہتے ہیں پیٹ پھیر کے بھاگنے والے نہیں ہیں, اور ایک خصلت ہمارے اندر یہ ہے کہ اللہ کا جو فیصلہ ہمارے لیے ہوتا ہے ہم اللہ کے ہر فیصلے کو ہم اللہ کے ہر فیصلے کو اپنے دل کی رضا کے ساتھ قبول کرتے ہیں. کہ ہم اللہ کے ہر فیصلے کو اپنے دل کی رضا کے ساتھ قبول کرتے ہیں, ہم اللہ کے کسی فیصلے سے ناراض نہیں ہوتے. یہ پانچ خصلتیں ہمارے اندر زمانے جاہلیت سے ہیں. آج چاہیں تو ان کو ہم چھوڑ دیں, آج چاہیں تو ان کو باقی رکھیں. اللہ اکبر. آج صلی اللہ علیہ وسلم نے یہ 15 خصلتیں سن کر فرمایا, فقہا ادبا کادوا ان یکونوا انبیاء باختیار ما اشرفہا. کہ یہ آپ نے فرمایا ان 15 خصلتوں پر کہ یہ فقہا ہیں, فقہا دین کی پوری سمجھ رکھنے والے, اور یہ ادبا ہیں, ادبا تربیت یافتہ ہیں. اور آپ نے یہ فرمایا کہ قریب تھے کہ یہ سب کے سب نبی ہو جاتے. اتنی اعلیٰ خصلتیں کہ آپ نے فرمایا کہ قریب تھے کہ یہ سب کے سب نبی ہو جاتے. میرے محترم دوست بزرگوں عزیزوں, میں یہ ساری بات اظہار کر رہا کہ اس زمانے میں ایمان ایک خیال بن کر رہ گیا ہے. نہیں, ایمان تو اپنی علامتوں کے ساتھ ہے. اس لیے فرمایا ہو گیا تو ان صلی اللہ علیہ وسلم نے ایک صحابی سے کہ جب تجھے نیکی خوش کرے গুনাহ গমগিন করে জানলে কি তুমি মুমিন। তুমি মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ওই জামাত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল আর হুজুর তাদেরকে বললেন তোমরা কারা, তো তারা বললো আমরা ঈমান ঈমানওয়ালা। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তোমাদের ঈমানের কি পরিচয়, তো তারা একথা বলছিল যে পাঁচটা জিনিস আমাদের মধ্যে আছে, পনেরোটা জিনিস আমাদের মধ্যে আছে। পাঁচটা তো হলো ঈমানের বিষয় ছিল, পাঁচটা বিষয় আমলের ব্যাপার ছিল যেটা এই পর্যন্ত বলা হলো। মানে আর পাঁচটা জিনিস এরকম আমাদের মধ্যে আছে যেটা আমরা জাহিরিয়াতের যুগ থেকে অর্থাৎ ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে বিদ্যমান আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে করেন যে এটা আমাদেরকে ছেড়ে দিবে তো ছেড়ে দিব, আর যদি বলেন যে না এটা থাক তো এইটার উপর আমরা থাকব। তো তারা বলতে লাগলো, বলে যে প্রথম জিনিস, প্রথম যেটা সেটা হলো আমাদের মধ্যে সবর, আমরা সবর করনে বালা আর আমরা শকর করনে বালা। উনি বলেন যে আল্লাহু আকবার, যে কত বড় সিফত, কত বড় গুণ যে সবর আর শকর। বলে যে ঈমানের তো ঈমান পরিপূর্ণ হয় হলো এই দুইটা জিনিসের দ্বারা, এক সবরের দ্বারা এক শকরের দ্বারা। অর্ধেক ঈমান হইল সবর আর অর্ধেক ঈমান হইল শকর। কিন্তু মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সবর কাকে বলে এই জিনিসটা বুঝতে হবে। উনি বলেন যে সবর অর্থ এই নয় যে মুসিবত আসলো আর আমি ওটাকে সহ্য করলাম, এটাকে সবর বলে না। সবর হল যে যেকোনো পরিস্থিতি, যে কোনো খারাপ অবস্থা আমার উপরে আসে, এইটার মোকাবেলায় আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে জমব, আল্লাহর হুকুমের উপরে জমে থাকব, আল্লাহ তাআলা যেটা বলছেন ওইটাই আমি করব, ওইটার উপরে জমে থাকব। এইটা হল সবর। পরিস্থিতি খারাপ হয়ে গেল, অবস্থা খারাপ হয়ে গেল, খারাপ অবস্থা আমার উপরে আসলো আর আমি এটাকে চোখ বুঝে সহ্য করলাম, তা আমি মনে করলাম যে আমি খুব সবর করনেওয়ালা হইলাম। উনি বলেন যে সবরের অর্থ এটা নয়, সবরের অর্থ হইল যে পরিস্থিতির মোকাবেলায় সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে। আল্লাহ এখন আমার কাছে কি হুকুম, আমাকে কি হুকুম দেন, এরকম পরিস্থিতি এসেছে, আল্লাহ তাআলার কি হুকুম, আমি সেই হুকুমকে পুরা করে দেব। তো যখন এইরকম সবর হবে তো ওই সবরের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার যে ওয়াদা মদদ ও নুসরত এবং সাহায্যের, সেই ওয়াদাও পুরা হয়ে যাবে। ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলার কোন মদদ সাহায্য এবং আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে না। কে যে সবর এরকম মনে করে, বলে পরিস্থিতি আসবে আর আমি এটাকে সহ্য করব, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া নাই। তো বলে যে তার এই সবরের দ্বারা কোনদিন আল্লাহ তাআলার সাহায্য আসবে না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে এরকম সবর করনেওয়ালা তো বলে যে মজলুম নয়, সবর করনেওয়ালা তো মজলুম হয়, যে একজনে জুলুম করছে সে ওটাকে সহ্য করছে তো সে মজলুম। মেরে মহতরম দোস্ত, এইরকম সবর করনেওয়ালা মজলুম নয় কে যে আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করতেছে আর সে মুসিবতের মধ্যে মুখ বুঝে সহ্য করতেছে। বলে সে তো মজলুম নয়, বরং সে জালেম, সে হল জালেম। আর জালেমের জন্য কোন সাহায্য নাই আল্লাহ পাকের, জালেমের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে কোন সাহায্যের ওয়াদা নেই। আল্লাহ তাআলা যখন কাফেরদেরকে জাহান্নামের মধ্যে দাখিল করবেন তো তাদেরকে এই কথা বলবেন, ইসলাহা তাসবিরু আওলা তাসবিরু সালাউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন। ঢুকো এই জ্বলন্ত আগুনের মধ্যে, তোমরা সবর করো চাই না করো, দুটোই বরাবর তোমাদের জন্য। সবর করা সেখানে কি সবর করবে, সেখানে সহ্য করা ছাড়া আর সবর কি? জাহান্নামের মধ্যে সে সবর করবে মানে হলো যে সে ওই আগুনকে সহ্য করবে, আগুনের শাস্তিকে সহ্য করবে সে, এটা ছাড়া আর কি? আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি এই জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকো, এখানে তুমি সহ্য করো আর না করো, সবর করো আর না করো, দুটোই সমান। তোমাকে তুমি তোমার কর্মফল পাইতেছ, তুমি যা করছিল তারই ফল পাইতেছ। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে সবর এটা নয় যে মানুষ মুখ বুঝে সহ্য করল, বরং সবরের অর্থ হইল এই যে সে আল্লাহ তাআলার হুকুম, যে পরিস্থিতি আসছে তার উপরে এই পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ তাআলার যে হুকুম আছে সেই হুকুমকে সে পুরা করতেছে। তো যখন আল্লাহর হুকুমকে সে পুরা করতেছে আর তার উপরে অবস্থা চলতেছে, তার উপরে অবস্থা চলতেছে, তো অচিরেই আল্লাহ পাকের ওয়াদা পুরা হবে, অর্থাৎ তার সঙ্গে আল্লাহ তাআলার সাহায্য আসবে, তাকে আল্লাহ তাআলা সাহায্য করবে। তো মেরা মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন সবর আর তাকওয়া এই দুই জিনিস একত্র হইতে হবে, সবর আর তাকওয়া একত্র হইতে হবে। যেমন ইউসুফ আলী সালাম তিনি সবর আর তাকওয়াকে একত্র করছিলেন, ভাইরা জুলুম করছে তো সেখানে সবর করতেন, জুলাইখা তাকে প্ররোচিত করে প্ররোচনা দিতে তিনি সেখানে তাকওয়া এখতিয়ার করেছেন। তো আল্লাহ তাআলার মদদ আছে কি, ভাইদেরকে তার সামনে পদানত করলেন আর জুলাইখাকে আল্লাহ তাআলা তার অধীনস্থ করে দিলেন, আল্লাহ তাআলার সাহায্য এরকম হইল। এই জন্য বলেন সবর আর তাকওয়া এই দুই জিনিস একত্র করতে হবে। সবর মানে যা অবস্থা আমার উপরে আসছে, তো এই অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুমের বাইরে আমি যাব না, আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকবো, আল্লাহকে ভয় করতেছি। এই সবর আর তাকওয়া একত্র হয়ে গেল, এখন আল্লাহ তাআলার মদদ আর সাহায্য আসবে। যদি মেরে মহতরম দোস্ত বুজুর্গ এরকম হয় যে তার উপরে পরিস্থিতি খারাপ হইল, তার অবস্থা খারাপ হইল, তার উপরে কোন মুসিবত আসছে, এখন সে সবর তো করে, অর্থাৎ সে এটাকে সহ্য করতেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করতেছে না, তাকওয়া নাই তার কাছে, আর সে যদি মনে করে যে আমি সবর করতেছি আল্লাহ তাআলার সাহায্য আসবে, কোনদিন সাহায্য আসবে না, এই সবরের সঙ্গে কোনদিন সাহায্য আসবে না, এটাকে সবর বলেই না। সবর হলো যে কোনো অবস্থা আসবে তো ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ওই অবস্থার মোকাবেলায় সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছে, আল্লাহ তাআলা তাকে এই অবস্থার মধ্যে যে হুকুম দিছেন সেই হুকুমকে সে পুরা করতেছে, হুকুম ছাড়তেছে না, হুকুমের মধ্যে সে জমে আছে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ কত সুন্দর সিফাত আর গুণ তাদের মধ্যে, তারা জাহিলিয়াতের যুগে ছিল, মানে যে আজকের মুসলমানের মধ্যে এই গুণ পাওয়া মুশকিল, সে জমানায় তারা জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে এই গুণ ছিল, তারা বলতেছে যখন তারা ইসলাম পাইছিল না, তাদের কাছে ইমান আসছিল না, তখন তাদের মধ্যে এই গুণ ছিল। দ্বিতীয় গুণ তারা বলছে শুকর ছিল, শুকর মানে এই না যে নেয়ামত পাইয়া মানুষ আল্লাহ তাআলার শুকর আদায় করে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ উনি বলেন যে নেয়ামত পাইয়া আল্লাহ তাআলার শুকর আদায় করা আর নেয়ামত আসার আগে আল্লাহ তাআলার ইবাদত করা আর বন্দেগি করা, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে থাকা। এই নয় যে আল্লাহ তাআলা নেয়ামত দিল আর আমি তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলাম, বলে না, আল্লাহ তাআলার শুকর তো সবসময়ই করতে হবে, আর আল্লাহ তাআলার বন্দেগি এটা আল্লাহ তাআলার নেয়ামতের শুকর নয়, আল্লাহ তাআলার বন্দেগি আল্লাহ তাআলার হক আর পাওনা, আল্লাহ তাআলা হিসাবে আল্লাহর পাওনা বান্দার কাছ থেকে যে সে আল্লাহর বন্দেগি করবে। যদি একখানা কাপড় তাকে পরবার না দেন আর দুনিয়াতে কোনো কিছুই তাকে না দেন আর আখিরাতেও তাকে কিছু না দেন, তবুও আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করবেন, আল্লাহ তাআলার পাওনা হইল সে আল্লাহর বন্দেগি করবে। আল্লাহ তাআলার বন্দেগি করা আল্লাহ তাআলার নেয়ামতের শুকর কখনোই নয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই জন্য বলেন যে শুকর আদায় করতে হবে, যখন নেয়ামত দিবে তখন শুকর আদায় করবে, ঠিক আছে যে আল্লাহ পাকের তরফ থেকে আসছে, আল্লাহই দিছেন আমাকে, এ কথা না বলে যে অমুকের কারণে আসছে, অমুকে দিছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা চলবে না, যে নিয়ামত আল্লাহ তাআলা দিছেন আমাকে এই নিয়ামতের ব্যাপারে আল্লাহই দিছেন এই কথাই আমাকে বলতে হবে, আল্লাহ আপনিই দিছেন আপনারই শুকর। মেরে মহতরম দোস্ত নিয়ামত নিয়ামতওয়ালার দিকে সম্পর্কিত করা, যিনি নিয়ামত দিছেন তার দিকে এই নিয়ামতের সম্পর্ক কায়েম করা, বলে এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিছেন, যে কোনো নিয়ামতই হোক দুনিয়ার এই নিয়ামত আল্লাহ তাআলা দিছেন আর কেউ দিছেন এ কথা বলা চলবে না। শুকর হলো এটা যে নিয়ামত যিনি দিছেন তার দিকে এই নিয়ামতের নিসবত করা, তার দিকে এই নিয়ামতকে সম্পর্কিত করা, বলে তিনি আমাকে এই নিয়ামত দিছেন। আর এই যে বন্দেগী করতেছি আমরা এই কথা মনে করে থাকি বলে যে আল্লাহ নেয়ামত দিছে, আমি বন্দিগি করি আল্লাহ তাআলা, সেজন্য নেয়ামত পেয়ে আরেকটু বন্দিগি করলাম, বেশি করে বন্দিগি করলাম আল্লাহ তাআলার, বেশি করে নামাজ পড়লাম। না মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বন্দিগি এটা নেয়ামতের যে শুক্রিয়া নয়, বরং বন্দিগি হইল আল্লাহ তাআলার পাওনা হক, আল্লাহর পাওনা হক। আল্লাহ যদি তার বান্দাকে যে এক টুকরা কাপড় না দেন যে সে পরিধান করতে পারে, অথবা দুনিয়াতে কোন নেয়ামত তাকে না দেন, এবং আখেরাতেও আল্লাহ তাআলা তাকে কিছু না দেন, তবুও আল্লাহ তাআলার হক যে আল্লাহর বন্দিগি করবে, সে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কাছে তার বন্দিগির পাওনা, আল্লাহ তাআলা পাওনাদার, আল্লাহ তাআলা তাকে আল্লাহর বন্দিগি করতেই হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত, শুকর হইল এই যে, শুক্রিয়া হইল এই যে আল্লাহ তাআলা নেয়ামত দিছেন, এ কথাকে স্বীকার করা যে আল্লাহই দিছেন, আর কেউ দেয়নি। আমরা আর কারো দিকে নিষ্পত না করি, আর কারো দিকে না বলি যে অমুকের কারণে আসছে, অমুকে দিছে, বলে না কেউ দেয় নাই, এই নেয়ামত একমাত্র আল্লাহ তাআলা দিছেন। আমের মহতরম দোস্ত, বান্দিগিকে শুকরের যে বদল মনে না করি, বলে আল্লাহ নেয়ামত দিছে তা আমি একটু বন্দিগি করলাম আল্লাহ, বলে না বন্দিগি তো আল্লাহর পাওনা হক, নেয়ামতের শুকরিয়া। তো দুই সেফত বয়ান করছে তারা, মানে জাহিরিয়াতের যুগ থেকে আমাদের মধ্যে এই দুই জিনিস, সবর আর শুকর। তৃতীয় জিনিস তারা এই কথা বলছে, তারা বলছে এই কথা যে আমরা আমাদের মধ্যে জাহিরিয়াতের যুগ থেকে এই রীতি ছিল, এই সেফত আর এই গুণ আমাদের মধ্যে ছিল যে আমাদের দুশ্মনের উপরে যদি কোনো মুসিবত আসত তো আমরা এটাতে খুশি হইতাম না, দুশ্মন মুসিবতে পড়ছে খুশি হয়ে গেলাম। মেরে মহতরম দোস্ত, আজকের মুসলমান তো এইটাও পারে কিনা যে ভাই দুশ্মনের উপরে মুসিবত আসলো আর সে খুশি হইল না। মেরে মহতরম দোস্ত, তারা বলতেছে জাহিরিয়াতের যুগে আমাদের এই গুণ ছিল যে আমাদের দুশ্মনের উপরেও যদি কোনো মুসিবত আসত তো আমরা এটার জন্য খুশি হইতাম না, আনন্দিত হইতাম না যে ভালো হয়েছে দুশ্মন যে মুসিবতের মধ্যে পড়ছে, কোথায় মুসিবত ফালাইছে তার দুশ্মনের উপরে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে দুশ্মনের উপরে মুসিবত আসলে আমরা খুশি হইতাম না কোনদিন। মেরে মহতরম দোস্ত, হেদায়তের মেহনত করতে বলা, বলে যে আমরা সারা দুনিয়ার মানুষের হেদায়ত চাই, তো আমরা তো এই কথার উপরে খুশি হইতে পারি না যে ভাই তার জন্য হেদায়ত চাই, আবার তার মুসিবত তার পেরেশানির মধ্যে পড়লে সে আমি আবার খুশি হই, এই দু জিনিস একত্র কি করে হইতে পারে? এই হেদায়তের মেহনতের সঙ্গে তো এটার কোনো মিলই নাই, এটার কোনো সম্পর্কই নাই। বরং এই হেদায়তের মেহনত করতে বলা যে সারা দুনিয়ার মানুষের হেদায়ত চায়, তো সে মানব জাতির উপরে, মানুষের উপরে, যে কোনো মানুষের উপরে যে কোনো মুসিবত আসলে সে কখনো এটার মধ্যে কি হইতে পারে না, খুশি হইতে পারে না। একজন অমুসলমান মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হেদায়ত পেয়ে যাক এইটার জন্য তো একজন মুসলমান মনপ্রাণ থেকে চাইবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের হালত, তারা অবস্থা বলেন, বলে যে এক যুদ্ধের মধ্যে বন্দী হইল মুসলমানদের কিছু, বন্দী কাফেরদের হাতে হইল, কাফেরদের হাতে কিছু মুসলমান বন্দী হইল, তো মুসলমান বন্দী মুসলমানদের হাতে কিছু কাফের বন্দী হইল। এখন কাফের বাদশা সে চাইছে সে তার বন্দীদেরকে ছুটাই নিতে, তো আপসে কথাবার্তা বলে এই কথা ঠিক হইল যে যে মুসলমান হইয়া মুসলমানদের মধ্যে থাকতে চায় তাকে আমরা বাধা দিব না, আর যে খ্রিস্টান হইয়া অমুসলমান হইয়া বাদশার পক্ষে যেতে চায় তো মুসলমানরাও তাদেরকে বাধা দিবে না। তো এই কথা সাব্যস্ত হয়ে এক একজন করে কয়েদি হাজির হইতে, হাজির করতে করা হইতে লাগলো, আর তাকে এই কথা বলা হইতে লাগলো যে তোমার ইখতিয়ার, তুমি মুসলমান হয়ে মুসলমানদের সঙ্গে থাকতে পারো, আর তুমি তোমার পূর্ব ধর্মে যে তুমি যাইতে পারো, বাদশার পক্ষেও তুমি যাইতে পারো। তো বলেন যে কোন কয়েদি হয়তো সে বলল যে আমি মুসলমানদের সঙ্গে মুসলমান হইয়া থাকতে চাই, বলে যে এই কথা বলার সঙ্গে আমরা এত আনন্দিত হইতাম যে এত জোরে আমরা তকবীর দিতাম যে কোন দেশ জয় করেও আমরা এত জোরে তকবীর দেইনি, খুশির চোটে আনন্দের চোটে বলে একজন লোক হেদায়ত পাইল। আর যদি কোন লোক বলে যে কাফেরদের পক্ষ অবলম্বন করতো, বাদশার দিকে চলে যেত, মুসলমান না হইতো, তো আমরা এত দুঃখ আমাদের হইত, এত আক্ষেপ আমাদের হইত, আমরা মনে করতাম যে হায় আমাদের একটা লোকরে বুঝি আমরা হারাইলাম। একজন লোককে আমাদের মধ্যে থেকে একজন লোককে হারাইলে আমাদের যে দুঃখ হইত, বলে যে একজন লোক সে যদি কাফের বাদশার যে পক্ষ অবলম্বন করত তো আমাদের এইরকম দুঃখ হইত। সেই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই তাদের মধ্যে এই সিফত ছিল, এই গুণ ছিল, তারা বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের দুশ্মনের উপরে যদি কোনো মুসিবত আসে আমরা কখনো আনন্দিত হই না, বরং তাদের জন্য সহ মর্মিতা আমাদের দিলের মধ্যে, যে তাদের জন্য সহানুভূতি আমাদের অন্তরে থাকে, আমরা কখনো তাদের এই মুসিবতে খুশি হই না অথবা আনন্দিত হই না। তারপরে শেফত তারা গুণ যেটা বলল, আমরা লড়াইয়ের ময়দানে আমরা খুব মজবুত থাকি, লড়াইয়ের ময়দানে আমরা কখনো লড়াইয়ের ময়দান থেকে পলায়ন করি না, লড়তে লড়তে যান চলে যাবে কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে আমরা অটল থাকি। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ বলেন যে একটা হলো সবর, একটা হলো শকর, আর একটা হলো দুশ্মনের উপরে মুসিবত আসলে আমরা খুশি হই না। আর চতুর্থ শেফত তারা বলল যে আমরা জেহাদের ময়দানে অর্থাৎ লড়াইয়ের ময়দানে আমরা অটল থাকি, দুশ্মনকে ভয় পেয়ে আমরা লড়াইয়ের ময়দান থেকে আমরা কখনো পলায়ন করি না। আল্লাহ তাআলার হার পঞ্চম যেটা সেটা হল যে আল্লাহ তাআলার হার ফয়সালার উপরে আমরা রাজি এবং সন্তুষ্ট হয়ে যাই। যে কোনো ফয়সালা আল্লাহ পাকের তরফ থেকে আসে, জাহিলিয়াতের যুগ থেকে, ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের এই অভ্যাস ছিল যে আল্লাহ যা করে আমরা সেটার উপরে সন্তুষ্ট থাকি সবসময়। এই সিফত আমাদের মধ্যে জাহিলিয়াতের যুগ থেকে আসিল। ইয়া রাসূলুল্লাহ আসে আজও, যদি আপনি কোনোটা মানা করেন আমরা ছেড়ে দিব, আর যদি বলেন যে না তোমরা এটার উপরে বাকি থাকো, বিদ্যমান থাকো, তো আমরা এটার উপরে বিদ্যমান থাকবো। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ তাদের এই সমস্ত সিফত গুলা, যে কোন সিফতই এরকম নয় যে যেটাকে ইসলাম বাদ দিতে বলতে পারে। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদের প্রশংসা করলেন এবং রসুল্লাহ সাল্লাম কি বললেন তাদের এই পনেরোটা কথা শুনে, হুজুর তাদের সম্পর্কে কি মন্তব্য করলেন? উনি বললেন ফুকাহা উধাবা, বলে যে দিনের পুরা সমাজ রাখনে মানে দেখতেছি তারা, দিনের পুরা সমাজ রাখে, পুরা বুঝ রাখে তারা, এরকম লোক দেখতেছি ফকির, তারা দিনের পূর্ণ সমাজ আর বুঝ তারা রাখে এবং তারা তরবিয়তওয়ালা, অর্থাৎ তাদের শিক্ষিত, তারা তাদের তরবিয়ত হয়েছে, এরকম নয় যে তরবিয়ত ছাড়াই তারা কোনো একটা যে তাদের কোনো আদত অভ্যাসের কোনো ঠিক নেই, বলে তারা আদিব ওদাবা, অর্থাৎ তারা তরবিয়ত প্রাপ্ত লোক, প্রাপ্ত লোক, শিক্ষাপ্রাপ্ত লোক, যে এরা তো শিক্ষিত এবং এরা অত্যন্ত দিন সম্পর্কে বড় বুঝ রাখে। আরে তারা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছিল, তাদের প্রত্যেকেই নবী হইতে পারে, এইরকম তাদের অবস্থা এক একজনের, তাদের এক একজনের অবস্থা যে তারা নবী হইতে পারে, এরকম গুণ তাদের মধ্যে। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদের এই প্রশংসা করলেন। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদেরকে ঈমান শিক্ষা দিতেন, আবার এই ঈমানের পরীক্ষাও তাদের কাছ থেকে নিতেন। আপনি ফরমাইয়া কি মিতনে পাঁচ বাতে আর বাতাতা হুম, ये 20 बातें तुम्हारे अंदर आ जाएं तो तुम्हारी ईमानी खसलतें मुकम्मल हो जाएं। आपने फरमाया ला तजमाउ मा ला ताकुलून, कि माल जमाना क्या करो, खाना जमाना क्या करो जरूरत से ज्यादा, और मकान तामीर ना करो जरूरत से ज्यादा, और उस दुनिया में रहबत ना करो जिसको छोड़कर जाना है, उस अल्लाह से डरते रहो जिसके पास सबको जमा होना है, और इस जन्नत की फिक्र करो जहां हमेशा रहना है। ये पांच बातें आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाई, और ये फरमाया कि ये तुम्हारे अंदर अल्लाह ने 30 खसलतें तुम्हारे अंदर मुकम्मल कर दी। बोले हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जे तुम्हारा तो 15টা বললা, আমি আরো 5টা তোমাদেরকে বলে দেই, যদি তোমাদের মধ্যে এই 5টা ওয়াইসে যায় তো তোমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, তোমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। তো পাঁচটা কথার মধ্যে এক নম্বর কথা বললেন যে যা তুমি খাইতে পারবে না, যা তুমি ভোগ করবে না, তা তুমি জমা করো না, এবং তুমি যেই ঘর প্রয়োজন, যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত তুমি ঘর বানায়ও না, প্রয়োজনের অতিরিক্ত ঘর তুমি বানায়ও না। ওই জান্নাতের কথাকে স্মরণ করো যে জান্নাতের এই দুনিয়ার সঙ্গে তুমি তোমার মন লাগাইও না, যে দুনিয়াকে তুমি ছেড়ে চলে যাবে। আর চতুর্থ কথা হল ওই জান্নাতের আগ্রহ করো যে জান্নাতে তুমি যাবে, আর তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, দুনিয়ার এই জিন্দগিতে আল্লাহকে ভয় করে চলতে থাকো। এই পাঁচটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের এই পনেরোটার উপরে অতিরিক্ত বলে দিলেন। মেরে বুজুর্গ দোস্ত আজিজ, জেসা ঈমান হোগা ওয়েসা আল্লাহ কে সাথ গুমান হোগা। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ খুব ফরমাতে হ্যায় আনা ইনদা যন্নি আব্দি বি, মা আপনে বান্দে কে গুমান কে সাথ হু। মেরে বুজুর্গ দোস্ত আজিজ, আসবাব ওর শকল নে হামে আল্লাহ সে বদগুমান কর দিয়া হ্যায়, আসবাব ওর শকল নে হামে আল্লাহ সে বদগুমান কর দিয়া হ্যায়। আল্লাহ কে সাথ গুমান জব ঠিক হোতা হ্যায়, জব আমাল কো হর হাল মে আসবাব পর মুকদ্দম কিয়া জাতা হ্যায়, ওর আসবাব কো হর হাল মে আমাল সে মুআখখর কিয়া জাতা হ্যায়, তব আল্লাহ রাব্বুল ইজ্জত কি জাত কে সাথ গুমান ঠিক হোতা হ্যায়। আল্লাহ তাআলা আপনে বন্দে কে গুমান কে সাথ হ্যায়, গুমান সবসে বড়ি তাকত হ্যায়, গুমান সবসে বড়ি তাকত হ্যায়। আল্লাহ কে সাথ আপনা গুমান ঠিক করনে কে লিয়ে ইসকি মশক কি জাতি হ্যায়, ইস তরহ কি গৌর করো কি আপকে সাহাবা নে কিস ওয়াক্ত মে কিস আমল কো কিয়া হ্যায়, আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনে সাহাবা কো কিস মুসিবত কিস পরেশানি মে কোন সা আমল বতায়া হ্যায়। হমনে তো দুআও কো জোড় দিয়া হ্যায় আসবাব কে সাথ, আল্লাহ নে দুআও কো জোড়া হ্যায় ইবাদাত কে সাথ, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ আল্লাহ হাম তেরি ইবাদত করতে হ্যায় তুজসে মদদ চাহতে হ্যায়। হাম ইয়ে সমঝতে থে কি মেহনত সে আসবাব, আসবাব সে জরুরতোঁ কো পুরা হোনা, ওর উন জরুরতোঁ কো পুরা হোনে মে জো কামিয়াবি আ জায়েগি ও আল্লাহ কি তরফ সে আমল পর কামিয়াবি আ জায়েগি, নাহি এসা নাহি হ্যায়। হাম আল্লাহ কে সামনে আসবাব রখ কর আসবাব মে কামিয়াবি মানতে হ্যায়। হমারি সবচেয়ে বড়ি বুনিয়াদি গলতি ইয়ে হ্যায় কি হাম আল্লাহ কে সামনে আসবাব রখ কর আসবাব কি বুনিয়াদ পর কামিয়াবি মানতে হ্যায়, বল্কি মে কিয়া আজ করুন আব তো হরেক কি জবান পর ইয়ে হ্যায় ওর হরেক কা খেয়াল ইয়ে হ্যায় কি ভাই আল্লাহ নে দুনিয়া বদার আসবাব বানায়া হ্যায়, তুম সব ইখতিয়ার করো ওর উম্মীদ আল্লাহ সে রখো। হরেক কি জবান পর ইয়ে হ্যায় কি আসবাব ইখতিয়ার করো ওর উম্মীদ আল্লাহ সে রখো। হালাকি মেরে বুজুর্গ দোস্ত আজিজ, বহুত মোটি সি বাত হ্যায়, হামারা রাস্তা ইয়ে নাহি হ্যায়, হামারা রাস্তা ইয়ে হ্যায় কি আমাল ইখতিয়ার করো ওর আল্লাহ সে উম্মীদ রখো, কিউকি আল্লাহ সে উম্মীদ রখনে কা হক আমল কি বুনিয়াদ পর হ্যায়, না কি কায়নাত ওর কায়নাত কি শক্ল কি বুনিয়াদ পর। আসবাব কি বুনিয়াদ পর আল্লাহ সে কোই উম্মীদ নহি কি জা সকতি, আল্লাহ সে উম্মীদ করনে কা উসকো হক হ্যায় জো আল্লাহ সে আমল কি বুনিয়াদ পর উম্মীদ করে, কিউকি আল্লাহ কে ওয়াদে আমলো কে সাথ হ্যায়, উস চিজ পর উম্মীদ করনে কা হক হ্যায় জিস পর আল্লাহ কা ওয়াদা হ্যায়, জিস চিজ পর ওয়াদা নহি হ্যায় ও না কাবিল উম্মীদ হ্যায়, উসকি উসকি বুনিয়াদ পর আল্লাহ সে কোই উম্মীদ নহি কি জাবেগি। হম সব কি তবিয়ত ইয়ে হ্যায় কি পহলে সবব বানাও ফির আল্লাহ কে সামনে সবব পেশ করকে উস সবব মে আল্লাহ সে কামিয়াবি মাঙ্গো, ইয়ে হামারি নাকামি কা আসল বুনিয়াদি সবব হ্যায়। হম নাকাম ইসলিয়ে হ্যায় কি হম সবব পর মেহনত করকে আল্লাহ কো সবব পেশ করতে হ্যায়, হালাকি আল্লাহ কো আসবাব পেশ করনা উসকি কুদরত কা ইনকার হ্যায়, আল্লাহ কো আসবাব পেশ করনা উসকি কুদরত কা ইনকার হ্যায়, ও কাদির মুতলক হ্যায়, উসে আসবাব কি জরুরত নহি হ্যায়। আপ উসকে সামনে আমল পেশ করকে উসসে হাজত মাঙ্গে, আমল হাজত মাঙ্গনে কে লিয়ে নহি হ্যায়, আমল উসকে কুরব কে লিয়ে হ্যায়, করিব আলি কি চুনি জাতি হ্যায়। মেরি বাত গৌর সে সুনো, হামারি তবিয়ত ইয়ে হ্যায় কি পহলে মেহনত করো আসবাব পর, ফির আল্লাহ কে সামনে আসবাব পেশ করকে আল্লাহ সে আসবাব কে অন্দর কামিয়াবি মাঙ্গো, نہیں نہیں صحابہ کا طریقہ یہ نہیں تھا, وہاں طریقہ یہ تھا کہ اللہ کے سامنے عمل پیش کرو, اے اللہ تو مجھے اس عمل پر ہی کامیاب کر دے, اللہ کو اختیار ہے کہ وہ اسباب دے کر کامیاب کرے بغیر اسباب دیے کامیاب کرے. اللہ تعالیٰ اسباب امتحان کے لیے دیتے ہیں, ضرورت پورا کرنے کے لیے نہیں دیتے, کیونکہ وہ ضرورت کے پورا کرنے میں اسباب کے پابند نہیں ہیں. وہ اسباب دیتے ہیں امتحان کے لیے کہ میں دیکھنا چاہتا ہوں کہ میرا بندہ عمل کی طرف پہلے آتا ہے یا سب کی طرف پہلے جاتا ہے, اور اسباب میں حکم کی بنیاد پر جاتا ہے یا حرام کی بنیاد پر جاتا ہے. اسباب اس امتحان کے لیے ہیں, ورنہ میرے دوست عزیزو کامیابی کا تو راستہ بالکل سیدھا ہے کہ اللہ کی قدرت وعدوں کے ساتھ, وعدے حکموں کے ساتھ. اس لیے ہمیں اس محنت سے اپنے اندر یہ بات پیدا کرنی ہے کہ اللہ کی قدرت سے فائدہ اٹھانے کا راستہ اس کے احکامات ہیں, کائنات نہیں ہے. یہی متقدمین کا طریقہ ہے قرآنوں کا. آپ نے سنا ہوگا تین آدمی غار میں پھنس گئے تھے, غار کا راستہ بند ہو گیا, چٹان آ گئی, تینوں نے اللہ کے سامنے, یہ کسی نے نہیں کہا کہ اللہ اس چٹان کو تو کسی زلزلے سے ہٹا دے, کسی فرشتے کو بھیج دے جو چٹان کو ہٹا دے, بلکہ ہر ایک نے اللہ کے سامنے اپنا اپنا عمل پیش کیا. ایک نے معاشرے میں احسان کا, ایک نے معاشرے میں احسان کا عمل پیش کیا کہ مجھے چچا کی لڑکی سے محبت تھی اور میں اس سے حرام کام کرنا چاہتا تھا اور وہ اس سے انکار کرتی تھی, یہاں تک کہ اس پر تنگی آ گئی, وہ محتاج ہو کے میرے پاس آئی, تو میں نے اس کو 130 دینار دینے کا وعدہ کیا کہ میں تجھے اتنے دینار دوں گا, تو میرے ساتھ خلوت اختیار کر لے. انہوں نے اللہ کے سامنے اپنا یہ عمل پیش کیا کہ اے اللہ میں اس کے تعلق کے درمیان دے رہا اور میں نے محض تیرے درد کی وجہ سے یہ گناہ کا کام نہیں کیا, اے اللہ اگر میرے عمل تیرے لیے کیا ہے تو تم مجھے ہمیں یہاں سے حد نکال دے. جدان سرک گئی مگر کوئی بھی نہ نکل سکا, اس لیے کہ دین مجموعہ ہے اور امت بھی مجموعہ ہے. دوسرے نے عمل پیش کیا معاملات میں احسان کا کہ ایک مزدور کی مزدوری سے جتنی آمدنی ہوئی تھی, ایک مدت کے بعد انہیں مزدوری لینے کے لیے آیا تو سارے مویشی اس کو دے دیے کہ یہ سارا تیرا حق ہے. اس نے کہا میرے ساتھ مذاق نہ کر, میری مزدوری جس کی بنتی ہے وہ دے دے, کہ نہیں تیرے جانے کے بعد میں تیرے مال سے مال تیار کرتا رہا, یہ سارا مال آج تیرا ہے. یہ عمل اس نے پاکستان میں پیش کیا, جدان سرک گئی مگر کوئی نکل نہ سکا. تیسرے نے عمل پیش کیا کہ میرے بوڑھے ماں باپ تھے, میں ان سے پہلے اپنے بچوں کو دودھ نہیں پلاتا تھا, ایک دن میں دیر سے آیا, والدین سو چکے تھے, میں تمام رات دودھ لیے ہوئے والدین کے سامنے کھڑا رہا, جب وہ سو کر اٹھے صبح تو میں ان کو دودھ پلایا, اور ساری رات میرے بچے بھوک سے بلکتے رہے. اے اللہ یہ میں نے والدین میں احسان کیا ہے تیری رضا کے لیے, تو اس عمل پر اس شیطان کو ہٹا دے. اللہ تعالی نے ان تینوں کے اس عمل پر شیطان کو ہٹا دیا اور یہ نکل کر چلے گئے. یہ سارے واقعات ہمیں اللہ کے ذات سے بتانے کے لیے ہیں. یہ بات نہیں ہے کہ جو صحابی کی مدد ہوئی وہ امتی کی نہیں ہوگی, یہ جو مدد امتی جہنمی کی ہوئی وہ صحابی کی نہیں ہوگی. میرے بزرگ دوستو عزیزو, ہمیں اللہ رب العزت نے اپنی ذات سے فائدہ اٹھانے کے لیے براہ راست اعمال دیے ہوئے ہیں. یہ سارے انبیاء اور صحابہ کا واقعات اللہ کی مدد کے ذات سے بتانے کے لیے ہیں. ہماری غلطی یہ ہے کہ ہم کائنات کے رقصوں کو ہی اللہ کا ضابطہ سمجھ دیتے. تو میرے محترم دوست بزرگوں, ورنج بھائی, اللہ تعالیٰ سنگے گمان, اللہ تعالیٰ سنگے ہمارا دھارنا کے بھالو کری, اللہ سنگے بھالو دھارنا کری, اللہ سنگے گمان بھالو کری. یہ جنہ جے منوش جے اللہ سنگے گمان کرے اتبا دھارنا کرے اللہ سمپرکے, یہ بڑ شکتی رکھے, بڑ شکتی رکھے. বলেন যে হাদিসে পাকের মধ্যে যেরকম আছে, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমার সম্পর্কে যেরকম গুমান রাখে, বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা রাখে, আমি তার সঙ্গে ওই রকমই ব্যবহার করি. তো মেরা মহাতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার সঙ্গে আমাদের ধারণা যে ভালো হয়ে যায়, আল্লাহ সম্পর্কে আমাদের গুমান ভালো হয়ে যায়, এদের জন্য এটাও ইমানের অংশ. ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে আমাদের ধারণাকে, আমাদের গুমানকে আল্লাহর সঙ্গে ভালো করতে হবে, যে আল্লাহ তাআলা সবকিছু পারেন, আল্লাহ সবকিছু করতে পারেন. আল্লাহ তাআলার মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কুদরত আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম পুরা না হবে, আল্লাহর ওয়াদা পুরা হবে না, আল্লাহ তাআলার কুদরত কাজ করবে না, তো আল্লাহ তাআলার নিজাম এবং নিয়ম যেটা এটার ব্যতিক্রম হবে না। তো আমি আল্লাহ তাআলার সঙ্গে ধারণা এবং গুমান রাখি যে জরুর আল্লাহ তাআলা আমার সঙ্গে এরকম করবেন, যখন কিনা আমি আল্লাহ তাআলার নিয়ম মতো করব। সেটা হলো যে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার রাস্তা হলো, আল্লাহর ওয়াদাকে পুরা করা এবার রাস্তা হলো, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করানো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আজ আমরা এই কথা মনে করি যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে দারুল আসবাব বানাইছেন, সবাই মুখে মুখে এই কথা যে ভাই দুনিয়া আসবাব ছাড়া হয় না, আল্লাহ তাআলা দুনিয়াটাকে আসবাবের জায়গা বানাইছেন, কাজে আসবাব তৈরি করো, আল্লাহ তাআলা এই আসবাবের মাধ্যমে তোমাকে দিবেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কাদের মুতলাক, আল্লাহ তাআলা কুদরতওয়ালা, আল্লাহ তাআলার কুদরত কারো মুখাপেক্ষী নয়, কোন আসবাবের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা কোন আসবাবের মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা এরকম কুদরতওয়ালা যে তিনি আসবাব ছাড়াই করতে পারেন, আসবাব সঙ্গে আল্লাহ তাআলার কুদরতের কোন সম্পর্ক নাই। আল্লাহ তাআলা তো এই আসবাব তৈরি করছেন বান্দাকে পরীক্ষা করার জন্য, যে বান্দা এই আসবাবের মধ্যে সে কিভাবে চলে, সে কি আসবাবের উপরে ইয়াকিন করে চলে না আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করে চলে। মেরে মহতরম দোস্ত, এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসবাব তৈরি করছেন, কিন্তু আমরা মনে করতেছি যে আল্লাহ তাআলা এই আসবাব তৈরি করছেন, আমাকে তো আসবাব জমা করতে হবে, কাজেই আমরা আমলের আগে আসবাব তৈরি করি, আমরা আগে আসবাব তৈরি করি, অর্থাৎ আমি একটা ব্যবসা তৈরি করলাম, অথবা একটা খেত তৈরি করলাম, অথবা যে কোনো জিনিস তৈরি করলাম, তো আমরা মনে করি যে এখন আমার জিনিস তৈরি হয়ে গেছে, তো এখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, অথবা আমি কোনো আমল করি যাতে আল্লাহ তাআলা এই আসবাবের মাধ্যমে আমাকে কামিয়াব করেন, অথবা আমি যা চাই এটা যেন এই আসবাবের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দেন। জিনিসটা এরকম নয়, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আসবাবের আগে আমল তৈরি করতে হবে এবং এই কথার ইয়াকিন করতে হবে যে আমলের দ্বারাই আল্লাহ তাআলা করবেন, আল্লাহ কোনো আসবাবের মুখাপেক্ষী নন, যে কারো আসবাব থাকলেও আল্লাহ তাআলা আসবাবের মাধ্যমেও করতে পারেন এবং আল্লাহ তাআলা আসবাব ছাড়াও আল্লাহ তাআলা করতে পারেন, আল্লাহ তাআলা কোনো আসবাবের মুখাপেক্ষী নন। আল্লাহকে যেটা পেশ করতে হবে, আল্লাহকে যেটা দেখাইতে হবে, দিতে হবে, সেটা হলো আমার আমল, আল্লাহকে আল্লাহ তাআলার হুকুম পুরা করে আল্লাহ তাআলার আমল আমাকে আল্লাহর সামনে পেশ করতে হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমি যে আল্লাহ তাআলার সামনে আমল পেশ করব, তো আল্লাহ তাআলা ওই আমলকে দিয়া আমলের কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমার উদ্দেশ্যকে পুরা করে দিবেন, আমাকে কামিয়াব করবেন, অথবা আমার কোন প্রয়োজনকে আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা মিটাই দিবেন। তো এই আমল হল আল্লাহ তাআলার সামনে পেশ করার জন্য, যাতে আল্লাহ তাআলার এই আমলের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। যারা নিকটতম হয়, যারা নৈকট্য হাসিল করে, তাদের কথাই শোনা হয়, তাদের কথাই মানা হয়, তাদের কাজই করে দেওয়া হয়। আগে তো নৈকট্য হাসিল করতে হবে, একজন লোক সে নৈকট্যই হাসিল করে নাই, সে নিকটেই আসে নাই, দূরে দূরে থাকে, দূরে দূরে থাকে, অপরিচিত লোক, অপরিচিত অপরিচিত, এরকম লোকের কোনো কথা কেউ শুনে না, এরকম লোকের কথায় কোনো কাজ হয় না, সবাই তালাশ করে যে এরকম একটা লোক দেখেন যে লোকটা এই লোকটার খুব নিকটবর্তী, তাকে দিয়া কথা বলানো যায় কিনা, তাকে দিয়া বলানো যায় কিনা। কথাটার অর্থ হল এই যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার অর্থ হল এই যে আমি আমার আমলের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে পরিচিত হই, আল্লাহ তাআলার নিকট হই, আল্লাহ তাআলা আমাকে চিনুক, যখন চিনবে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হবে, আল্লাহ তাআলার সঙ্গে তার দোস্তি খাতির বন্দী ও বন্ধুত্ব হবে, তো সে যা বলবে তাই করবেন আল্লাহ তাআলা। তো আমল তো এই জন্য যাতে আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব হয়, আল্লাহ তাআলার সঙ্গে নৈকট্য হয়, তো এরপরে আমার দোয়া আল্লাহ তাআলা, দোয়া এরকম জিনিস যে দোয়া করব আল্লাহ তাআলা করে দিবেন। দোয়া জন্য আল্লাহ করার জন্য কোন জিনিসের মুখাপেক্ষী নন, আমার টাকার মুখাপেক্ষী নন, আমার চাকরির মুখাপেক্ষী নন, আমার ঔষধের মুখাপেক্ষী নন, আমার তদবিরের মুখাপেক্ষী নন, কোন জিনিসের মুখাপেক্ষী নন। দুনিয়া দারুল আসবাব, আসবাবটা কি বলে, আমল হইল আসল আসবাব, যে তুমি আমল তৈরি করে আল্লাহর সামনে পেশ কর। উনি বলেন যে আমাদের পূর্বমানাল বলে যে তাদেরও এই জিনিসই ছিল তাদের মধ্যে, সেদিক পূর্ব জমানা থেকে এই নিয়ম, এই নিয়মই চলে আসছে যে মানুষ যখন আল্লাহর কাছ থেকে কোন জিনিস সে নিতে চায়, আল্লাহর কাছ থেকে কোন কাম করাইতে চায়, তো সে আমল তৈরি করে আল্লাহকে পেশ করে, আমল পেশ করে। বলে যে হাদিস পাকের মধ্যে যে ওই ঘটনা আসছে, তিনজন লোক মুসাফির সফর করতেছিল, বৃষ্টি আসার কারণে, বৃষ্টির কারণে তারা এক গুহার মধ্যে যায়, ঢুকলো পাহাড়ের গুহার মধ্যে। তারা যখন গুহার মধ্যে ঢুকলো, উপর থেকে বিরাট বিশাল এক পাথর এসে গড়ায় পড়লো আর ওই গুহার মুখকে বন্ধ করে দিল, এবং তারা অন্ধকারের মধ্যে পড়ে গেল, গুহার ভিতরে একবারে অন্ধকারের মধ্যে। তো তারা এই কথা বলে নাই যে আসো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ কোন ফেরেশতা পাঠায় দেখ এই পাথরটা সরাইয়ে দেয়, আমরা এখান থেকে মুক্ত হয়ে যাই, অথবা আল্লাহ তাআলা কোন ভূমিকম্প দিয়ে দেখ পাথরটা এখান থেকে সরে যাক আর আমরা বের হয়ে পড়ি। তারা কোন এরকম কথা চিন্তা করে নাই যে আল্লাহ তাআলার কাছে আমরা এরকম দোয়া করি যে ফেরেশতা পাঠাই দিব, না কোনো আল্লাহ তাআলা এখানে কোন ভূমিকম্প সৃষ্টি করে দিয়া এই পাথরকে সরাইয়ে দিব, এ কথা তারা চিন্তা করে নাই। তারা এটা চিন্তা করছে আল্লাহ তাআলার কাছে নিজেদের জীবনের কোন আমল এরকম পেশ করো যে আমল আল্লাহ তাআলা, যে আল্লাহ, যে আমলকে তুমি শুধু আল্লাহর জন্য করছো, তোমরা এরকম কোন আমল পেশ করো। তো তারা প্রত্যেকে নিজ নিজ আমল পেশ করতে লাগলো আল্লাহ তাআলার কাছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একজনে আমল পেশ করলো যে হোসনে মুআশারাতের আমল পেশ করলো, বলে যে যে আয় আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল, আমি তার সঙ্গে খারাপ কাজ করার, কুকাজ করার আমার মনোবৃত্তি এরকম তৈরি হয়েছিল, কিন্তু তাকে কখনো বাগে পাইতেছিলাম না, একবার এরকম তাদের অভাব আসলো যে সে বাধ্য হইল আমার কাছে সাহায্যের জন্য আসতে, তা আমি তাকে সাহায্য করার জন্য যে তৈরি হইলাম যে এতদিন আর আমি তাকে দিব, কিন্তু আমি সত্য করলাম যে আমার যে আমার মনোবাঞ্ছা পূরণ করতে হবে এবং আমার যে কাজ আমাকে করতে দিতে হবে, তো সেও অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। তো যখন আমি একেবারে প্রস্তুত হইলাম, এরকম সময় খোদা তোমার কথা স্মরণ হয়েছে আর তোমার ভয়ে এক আমার দিলের মধ্যে পয়দা হয়েছে, আর আমি ওই ভয়ের কারণেই আমি ওই কাজ থেকে বিরত থাকছি, আমি ওখান থেকে উঠে চলে আসছি, আমি ওই কাজ কাজ আমি করি নাই, খোদা এই আমলকে, এই আমলের উসিলায় আমাকে, আমি যে তোমাকে ওইরকম মুহূর্তে তোমাকে ভয় করলাম আর আমি তোমার নিষেধ আর হারাম কাজ থেকে বিরত থাকলাম, তুমি এইটার উসিলায় আজ আমাদেরকে এখান থেকে মুক্তি দাও। বলেন যে ওই যখন সে এই দোয়া করলো তো পাথর নড়লো, কিন্তু এতখানি নড়লো যে বাইরের উপায় নাই, ভিতর থেকে শুধু বাহিরের আসমান দেখা যায়, এরকম অবস্থা সৃষ্টি হইল। দ্বিতীয়জন দোয়া করল যে সে বলল যে আমি অনেক মজদুর রাখছিলাম, একবার তো তাদের সবাইই মজদুরি দিছি, একজন লোক সে তার মজদুরি না নিয়েই চলে গেছে, মজুরি না নিয়েই চলে গেছে, তো আমি তার মজুরিটাকে খাটাইছি, ব্যবসায় খাটাইয়া বহুত মাল জমা করছি। তো একদিন সে আসে, আসে আমাকে বলতেছে যে আমার যে মজুরি পাওনা আছে সে মজুরে তুমি আমাকে দিয়ে দাও। আমি বললাম যে এই যে মাল দেখতেছ এগুলি সব তোমার সেই মজুরি। সে বলে আমার সঙ্গে ঠাট্টা করো না, আমার মজুরিতে এত ছিল না, আমার মজুরিতে অত্যন্ত কম ছিল, তুমি এত বিশাল মাল দেখাইতেছ, এই মাল আমার মজুরি কি করে হয়। বলে আমি তো তোমার সেই মজুরি যদিও অল্প ছিল এটাকে খাটায় আমি এই মাল তৈরি করছি, কাজে এগুলি সব তোমারই মাল, তোমার মজুরি থেকে আমি এটাকে বানাইছি। তুমি এটা কিনে দাও। তো সে ওই সমস্ত মাল নিয়ে গেল, আল্লাহ আমার জন্য একটু রেখে দেয় নাই, আমাকে ওখান থেকে একটুও সে দেয় নাই, সম্পূর্ণ মালই সে নিয়ে গেছে। আল্লাহ আমি এই কামটা যদি তোমাকে ভয় তোমার জন্য করে থাকি, আজ আমাদেরকে এখান থেকে মুক্তির রাস্তা করে দাও। মেরে মহাদ্রাম দোস্তা দুর্গ বলে যে ওই পাথর একটুখানি নড়লো, কিন্তু এতখানি নড়লো যে বাইর হইবার উপায় নাই, বাহিরে থেকে আলো ভিতরে যেতে পারে, এতখানি ব্যবস্থা হইল। এখন তৃতীয় জন সে দোয়া করতে শুরু করলো, সে বললো যে আমার বাবা বৃদ্ধ ছিল, আমি তাদের সঙ্গে এহসান করছি, আমি তাদের খেদমত করছি, এরকম খেদমত যে একদিন বকরি চড়াইয়া আসতে আসতে ফিরতে ফিরতে রাত হয়ে গেছিল, আমার মা বাপ ঘুমাইয়া পড়ছিল, আমার আদত অভ্যাস ছিল এই যে সর্বপ্রথম পিতা মাতাকে দুধ পান করাবো, তারপরে আমার স্ত্রী পুত্রদেরকে আমি দুধ পান করাবো, যতক্ষণ আমার মা বাপ না খাইছে ততক্ষণ আমি আমার স্ত্রী পুত্রকে দিব না, এটা আমার সবসময়কার অভ্যাস ছিল, আগে আমি তাদেরকে খাওয়াইতাম তারপরে আমার স্ত্রী পুত্রকে খাওয়াইতাম, কিন্তু আজ আমার মা বাপ আসতে দেরি হওয়াতে তারা ঘুমিয়ে পড়ছে, আর তাদেরকে তো এখন আর আমি তাদেরকে ঘুম থেকেও জাগাই নাই, তাদের জন্য দুধের বাটি লইয়া আমি তাদের শিওরে সকাল পর্যন্ত অপেক্ষায় থাকলাম যে কখন তাদের ঘুম ভাঙে, তারা এই দুধ পান করবে, তারপরে আমার স্ত্রী পুত্র পান করবে। তা আমার স্ত্রী পুত্র রাতভর তারা ভুকা থাকলো, ছেলে পেলেরা কান্নাকাটি করলো, আমি তাদেরকে দেই নাই যতক্ষণ পর্যন্ত আমার মা বাপ না পান করছে, আমার মা বাপের ঘুম ভাঙছে সকালবেলায়, তো তারা আগে পান করছে তারপরে আমার ছেলে মেয়ে তারা পান করছে। আল্লাহ আমি যে মা বাপের সঙ্গে এই এহসান করলাম, মা বাপের এই খেদমত করলাম, তোমাকে রাজি করার জন্য করছি, তো আজ এই আমলের উসিলায় আমাদেরকে এখান থেকে মুক্তির রাস্তা করে দাও। বলে যে তার এই দোয়ার সঙ্গে সঙ্গে ওই পাথর সরলো, এতখানি সরলো যে তারা বাইর হয়ে আসতে পারে, তো তারা সেখান থেকে বাইর হয়ে আসলো। তো মেরে মহতরম দোস্তা বুঝব এই ঘটনা, মেরে মহতরম দোস্ত আল্লাহ পাকের নিয়ম আর ধারা বুঝাইবার জন্য, যে আল্লাহ পাকের ধারা আর নিয়ম এটা থেকে এটাই বুঝা যে আল্লাহ তাআলা আসবাব দিয়া করেন না, আল আসবাবের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। যে মানুষ যদি মাল জমা করে, মাল হাসিল করে, মানুষ যদি চাকরি লয়, মানুষ যদি ব্যবসা করে, তাইরে আল্লাহ তাআলা দিবেন। মানুষ আজকাল মনে করে যে আগে একটা আসবাব তৈরি করো তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তো আল্লাহ তাআলা এই আসবাবের মধ্যে তুমি যেটা চাইতেছো ওইটা দিবেন। বলে যে এরকম নয় মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এই দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা নাই, আল্লাহ পাকের ওয়াদা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে নাই, না চাকরির সঙ্গে, না টাকার সঙ্গে, না দোকানদারির সঙ্গে, না ব্যবসা বাণিজ্যের সঙ্গে, আল্লাহ পাকের ওয়াদা তো একমাত্র আমলের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা। কাজেই যদি কেউ আমল পেশ করে, আমলকে বানায়, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে। আল্লাহ ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ক্ষমতা রাখেন যে আল্লাহ তাআলা আসবাবের মাধ্যমে তার প্রয়োজনকে মিটাই দিতে পারে, অথবা আল্লাহ তাআলা বিনা আসবাবেও তার প্রয়োজনকে আল্লাহ তাআলা মিটাই দিতে পারেন। আল্লাহ তাআলা কোন আসবাবের কখনো মুখাপেক্ষী নন। বাস কায়দা এইখান থেকে এইটাই বুঝে আসে, নিয়ম এই ঘটনা থেকে এটাই বুঝে আসে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের হুকুমের সঙ্গে, আর আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ওয়াদা। জিতনি গাবি নুসরতে হ্যাঁ ও সিফ আমাল পর নেই হিতনি গাবি নুসরতে হ্যাঁ ও সিফ আমাল পর নেই হল্কে দাওয়াত ও ইবাদত ইন দোনোঁ কো জমা করনে পর গাবি নুসরতে হ্যাঁ দাওয়াত ও ইবাদত ইন দোনোঁ কো জমা করনে পর গাবি নুসরতে হ্যাঁ মালিয়া সাহেব হামসে ফরমাতে কে ইয়ে কাম তসখীর আলম কা নুসখা হ্যায় یہ کام تسخیر عالم کا نسخہ ہے بشرط یہ کہ دعوت اس طریقہ محنت پر جو طریقہ محنت صحابہ کا تھا اور عبادت اس طریقے پر جو طریقہ عبادت صحابہ کا تھا اگر اس طریقے پر دعوت اور عبادت جمع ہو جائیں تو نظام عالم کا مستقر ہونا یقینی ہے. یوشع علیہ السلام دشمن کے مقابلے پر, ادھر سورج غروب ہو رہا ہے, ادھر دشمن مقابلے پر ہے کہ نماز پڑھے تو دشمن کا خطرہ, دشمن سے مقابلہ کرے تو نماز قضا ہونے کا خطرہ. سورج سے اللہ سے کہا اللہم احبسھا, اے اللہ اس سورج کو یہاں روک دے. سورج چھیڑ گیا. خدا صلی اللہ علیہ وسلم کے لیے تین مرتبہ سورج کو واپس کیا گیا ہے. خدا صلی اللہ علیہ وسلم نے تین مرتبہ سورج کو واپس کرایا ہے اللہ سے کہہ کر. میرے بزرگ دوستو عزیزو, دعوت اور عبادت کا جمع ہونا یہ اصل غیبی اور آسمانی نصرتوں کے نازل ہونے کا سبب ہے. یہ بات یقینی ہے کہ جب یہ امت دعوت چھوڑ دے گی, جب امت دعوت چھوڑ دے گی تو دعوت کی چھوٹ جانے پر غیبی نصرتوں کا دروازہ بند ہو جائے گا. اس لیے کہ ہم خود سنتے ہیں اور بار بار سنتے ہیں, سنتے ہیں بار بار سنتے ہیں, مگر اس کی تصدیق, اسے اپنے اوپر فٹ کرنا اور اس کو عملی شکل دینا, اس کی طرف کوئی کوشش نہیں ہے. یہ بات بالکل حق ہے. بار بار سنتے ہیں کہ دعوت کا چھوٹ جانا امت کو وحی کی برکات سے محروم کر دے گا, دعوت کا چھوٹ جانا امت کو دعاؤں کی قبولیت سے محروم کر دے گا. اگر برائے کا حکم کرنا چھوڑ دیا اور برائے سے روکنا چھوڑ دیا تو یہ آتا ہے حدیث میں کہ اگر یہ دعا مانگیں گے تو دعائیں قبول نہیں ہوں گی, اور اگر یہ اہل دعا سے دعا کرائیں گے تو ان کے حق میں ان کی دعائیں بھی قبول نہیں ہوں گی. میرے دوستو عزیزو, میں دوسری بات عرض کر رہا کہ دعوت عبادت ان دونوں کا جمع کرنا یہ اصل غیبی نصرتوں کے نزول کا سبب ہے. میرے محترم دوستو بزرگو بھائی, ایک بسین مجمر مجھے سبائی اٹھا اٹھی کرتے تھے, ایک تو صبر کریں. ماشاء اللہ ہمارا تو یعنی صبر کرار جن نہیں آسے তো উনি বলতেছেন এই কথা যে ভাই, যে শুধু আমলের উপরে আল্লাহ পাকের গাইবি মদত, গাইবি সাহায্য শুধু আমলের উপরে কখনো হয়, আল্লাহ তাআলার গাইবি নুসরত আর মদত আর সাহায্য এটা আমলের উপরে শুধু আমলের দ্বারা হয়, বলে আল্লাহ পাকের গাইবি মদত আর নুসরত যেটা হয় সেটা হলো যখন দুই জিনিস একত্র হয়, একটা হলো দাওয়াত, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার আমল, আর একটা হলো ইবাদত. দাওয়াত আর ইবাদত এই দুইটা যখন একত্র হবে তো আল্লাহ পাকের গাইবি নুসরত আর গাইবি সাহায্য আল্লাহ তাআলা করবে. এই কথাটাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই দাওয়াতের মেহনত, বলে এটা তো সারা খোদায় পাকের এই দুনিয়ার সমস্ত নিজামকে বাধ্য করার মেহনত. এই মেহনতের দ্বারা সমস্ত গাইবি নিজাম বাধ্য হয়ে যাবে. গাইবি ব্যবস্থাপনা যা আল্লাহ তাআলার হুকুম মতো চলতেছে আমাদের দৃষ্টির আড়ালে, এই সমস্ত গাইবি ব্যবস্থাপনা জমিনের উপরে চলতেছে, পানির উপরে চলতেছে, চন্দ্র সূর্যের উপরে চলতেছে, এই সৃষ্টির এক একটা জিনিসের উপরে খোদায় পাকের গাইবি হুকুম চলতেছে, গাইবি ব্যবস্থাপনা চলতেছে. হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে এই মেহনত তো তসখির আলম, অর্থাৎ সারা দুনিয়াকে, দুনিয়ার এই নিজাম, গাইবি নিজামকে বাধ্য করার মেহনত. কিন্তু মেরে মহতরম দোস্তা বুঝুন এই কথা বলতেন, বলে যে এইটা তখন হবে যখন কিনা এই দাওয়াত সাহাবাদের তরিকায় দাওয়াত হবে এবং ইবাদত সাহাবাদের তরিকায় ইবাদত হবে. দাওয়াত আমার তরিকা মতো নয়, আমার মন মতো নয়, আমি যেমন চাই তেমন করে নয়, ইবাদত বন্দেগী বলে আমি যেরকম চাইলাম সেরকম নয়, দুইটা জিনিসের মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাইনদের তরিকা এটাকে সামনে রাখতে হবে, বলে দাওয়াতও সাহাবাদের তরিকায় হইতে হবে এবং ইবাদতও সাহাবাদের তরিকায় হইতে হবে. সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে দাওয়াত আর ইবাদত এই দুই জিনিস যখন একত্র হবে তো আল্লাহ পাকের গাইবি নুসরত আর মদত আর সাহায্য যখন চাইবে তখনই আল্লাহ তাআলার গাইবি সাহায্য হবে, যখনই দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ পাকের গাইবি সাহায্য আসবে। হযরত ইউসা আলাইহিস সালাম বলেন যে যুদ্ধের ময়দান ছিল, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাইতেছে, সূর্য ডুবে যেতেছে, দুশ্মনের মোকাবেলা করলে আসরের নামাজ কাজা হয়ে যায় আর আসরের নামাজ পড়লে দুশ্মনের হামলা হয়ে যায়, তো উনি দোয়া করলেন যে আল্লাহ এই সূর্যকে রুখে দেন, সূর্য যেন না ডুবে। তো আল্লাহ তাআলা সূর্যকে থামাইয়া দিলেন, সূর্য ওখানেই থেমে গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এরকম সূর্যকে যে সূর্য চলতেছে সূর্যকে ফেরত করছেন, ফেরত উঠাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজ এই কথা তো আমরা বারবার শুনে থাকি কিন্তু এটা আমাদের আমলে আনতে পারতেছি না আমরা। আমরা এই কথা তো ফাজাইলের কিতাবের মধ্যে বারবারই শুনি যে যখন এই উম্মত সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা ছেড়ে দিবে তো ওহির বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। যখন তাদের নেক লোকেরা দোয়া করবে ওই দোয়া পর্যন্ত তাদের জন্য কবুল হবে না, যখন এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আর এই দাওয়াত বালা কাম এই উম্মত ছেড়ে দিবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই দাওয়াত বালা কাম যখন সাহাবাদের তরিকায় হবে আর এটার সঙ্গে সঙ্গে এবাদতও সাহাবাদের তরিকায় হবে তো গাইবি মদদ আর নুসরতের দরজা খুলবে। ইসমে কোই শক নেই হ্যাকে আপনে দিন পর ইস্তিকামত اور باطل سے مقابلے کی صلاحیت صرف دعوت سے باقی رہے گی۔ جب یہ امت دعوت چھوڑ دے گی اجتماعی طور پر تو امت کا غیروں کے طریقوں کی طرح مدعو ہو جانا بہت آسان ہو جائے گا۔ میرے محترم دوستو لوگو عزیزو، وقت کی تنگی ہے، صحابہ اکرام کے کتنے واقعات ہیں ایسے جس میں یہ بات واضح طور پر نظر آتی ہے کہ اپنے دین کی دعوت پر جب تک رہے اس وقت تک باطل کی کوشش، باطل کی ہمت نہیں تھی کہ وہ ان کو باطل کی طرف دعوت دے دے۔ حضرت صلی اللہ علیہ وسلم نے اپنے ہر صحابی کو دعوت دینے والا بنایا تھا، ہر فرماتے تھے کہ یہ امت یہ داعی ہوگی یا مدعو ہوگی، اگر یہ حق کی طرف داعی رہی تو یہ باطل کی دعوت سے بچی رہے گی، اور اگر حق کی طرف دعوت نہ دیتی رہی تو امت کے اندر سے اپنے دین پر استقامت کی صلاحیت ختم ہو جائے گی۔ حضرت صلی اللہ علیہ وسلم نے اپنے ہر صحابی کو دعوت دینے والا بنایا تھا، اس محنت کی وجہ سے، اس محنت کی وجہ سے اللہ رب العزت سارے ماحول کو بدل رہے تھے۔ میرے بزرگ عزیز و غور سے سننا کہ دعوت براہ راست سروں پر اثر کرنے والی ہے۔ اللہ نے دعوت کے اندر سب سے زیادہ تعزیہ رکھا ہے، عمل سے عمل زندہ ہونے کی جو اصل شکل ہے وہ صحابہ اکرام کا طریقہ جہد ہے۔ امت کو اس طریقہ جہد پر جمع کرنا یہ ہمارا جہد ہے، امت کو اس طریقہ جہد پر لانا یہ ہماری محنت ہے۔ اس محنت کا بنیادی مقصد ہے کہ ساری امت اس طریقہ جہد پر آئے جو طریقہ جہد صحابہ کا تھا۔ آج صلی اللہ علیہ وسلم کسی انسان کے وجہ سے کم نہیں سمجھتے تھے کہ آپ اس کو دعوت دیں۔ چنانچہ میں عرض کر رہا تھا کہ دعوت براہ راست قلوب پر اثر کرتی ہے، امت میں دین سے کتنا بھی اعراض ہو لیکن اس دعوت کے ذریعے ہر حال میں، ہر زمانے میں، ہر حال میں، ہر زمانے میں اس دعوت کے ذریعے امت کی ہدایت پر آنے کی امید کی جا سکتی ہے۔ سب سے زیادہ ہدایت کی امید باقی رکھنے والا عمل دعوت اللہ ہے۔ میرے دوست عزیزوں، میں کیسے عرض کروں، اگر دعوت نکل گئی امت میں سے تو امت کے صلحاء بھی امت کی تربیت سے مایوس ہو جائیں گے. اگر دعوت نکل گئی امت میں سے تو امت کے صلحاء بھی امت کی تربیت سے مایوس ہو جائیں گے. بس غور سے سننا, کیونکہ ایک جماعت میں جا کر ایسی قوم کو دعوت دی جن کی ہلاکت کا اللہ نے فیصلہ کر لیا تھا ان کے گناہوں کی وجہ سے. جب وہ جماعت ان کو دعوت دینے کے لیے چلی تو اس قوم کے, اس امت کے نیک لوگوں نے, صلحاء نے, عوام نے نہیں, جاہلوں نے نہیں, بلکہ اس امت کے صلحاء نے یہ کہا دعوت دینے والوں سے کہ تم نے دعوت کیوں دیتے ہو, ان کو تو اللہ نے ہلاک کرنا طے کر لیا ہے اور ان کو اللہ نے عذاب دینا طے کر لیا ہے, ان کو دعوت دینے سے کوئی فائدہ نہیں ہے, ان کو چھوڑ دو ان کے ہاتھ پر, کیونکہ اب ان کو دعوت دینے کا وقت ختم ہو گیا, اللہ نے ان کو ہلاک کرنا طے کر لیا ہے. دعوت دینے والوں نے کہا کہ ہم ان کو اب بھی دعوت دیں گے. ہمارے دعوت دینے کے دو مقصد ہیں, ایک مقصد یہ ہے کہ ہمیں اللہ کے یہاں اپنے آپ کو اس ذمہ داری کا پورا کرنے والا, اس ذمہ داری کا پورا کرنے والا بنانا ہے کہ اللہ ہم نے ذمہ داری پوری کر رہے ہیں, اور دوسری بات یہ ہے کہ ہمیں اب بھی امید ہے کہ یہ لوگ تقوی پر آ جائیں گے. میں عرض کر رہا کہ سب سے زیادہ پر امید راستہ ہے, قرآن نے اسی طرح بیان کیا ہے اس کو, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا إِلَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَىٰ رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ. اس امت کے صلحاء نے کہا کہ تم نے کیوں دعوت دے رہے ہو, ان کو تو اللہ نے ہلاک کرنا طے کر لیا ہے. دعوت دینے والوں نے کہا دو وجہ سے, ایک اللہ کے یہاں اپنی ذمہ داری کو پورا کرنے والے مانے جائیں گے اور ہمیں امید ہے کہ ابھی تقوی پر آ جائیں گے. میرے دوستوں عزیز بزرگوں, میں عرض کر رہا تھا کہ اللہ نے دعوت کے اندر خاصیت رکھی ہے یقین و ماحول کے بدلنے کی. امت میں کتنا بھی دین سے اعراض ہو لیکن دعوت اثر کر کے رہے گی. تو پھر ابن عمر دوسری رضی اللہ تعالیٰ یہ وہابی ہیں جنہیں مکہ مکرمہ آئے, جنہیں مکہ مکرمہ آئے تو قریش نے ان کو آپ کی دعوت سے ڈرایا اور یہ کہا کہ ان کی بات نہ سننا, ان کی بات شہر کی طرح اثر کرتی ہے. چنانچہ تو پھر بھی ہمیں دوسری رضی اللہ تعالیٰ عنہ نے آپ کی بات کو نہ سننے کے لیے اپنے کانوں کے اندر ری ڈال دی کہ میرے کان میں کوئی آواز نہ آ سکے آپ کی. آپ کی دعوت سے اتنا اعراض اور اتنی نفرت اور آپ کی دعوت سے اتنا خوف کہ تو پھر بھی ہمیں دوسری رضی اللہ تعالیٰ عنہ نے اپنے کانوں کے اندر ری ڈال دی کہ کوئی بات میرے کان میں نہ پڑ سکے. لیکن اللہ اکبر, حضرت فرماتے تھے کہ داعی اس راستے میں جو اذیتیں برداشت کرتا ہے وہ مدعو کی ہدایت کا سبب بنتی ہیں. چنانچہ تو پھر میں تو رضی اللہ تعالیٰ کانوں میں بھی ڈال کر مسجد حرام میں داخل ہوئے, آپ صلی اللہ علیہ وسلم کعبے کے پاس نماز پڑھ رہے تھے. وہاں پہنچتے ہی خیال یہ ہوا کہ مجھے ان کی بات سننی چاہیے. فرماتے ہیں کہ میں سننا نہیں چاہتا تھا, اب اللہ اذا یسمعنی, میں سننا نہیں چاہتا تھا مگر اللہ مجھے سنوا کر رہے, میں سننا نہیں چاہتا تھا آپ کی بات مگر اللہ سنوا کر رہے کہ میں نے کانوں سے روئی نکالی اور میں نے اپنے دل میں یہ کہا کہ مجھے ان کی بات سننی چاہیے, ان کی بات اچھی ہوگی قبول کروں گا, بری ہوگی تو چھوڑ دوں گا. آپ صلی اللہ علیہ وسلم گھر کی طرف چلے, میں آپ کے پیچھے ہو لیا, آپ نے مجھے دعوت دی, میں نے اسلام قبول کیا اور اسلام قبول کرتے ہی میں نے آپ سے عرض کیا کہ یا رسول اللہ میں اپنے قوم کو دعوت دینے جاتا ہوں. اللہ آپ غور کریں, ایسا شخص جو آپ کی بات سے اتنی نفرت کرتا تھا کہ آپ کی بات سننا نہیں چاہتا تھا, اللہ نے ان کو دعوت, اللہ نے ان کو اسلام کی جو ہے اسلام کی ہدایت دی اور اس شخص کے ذریعے 80 خاندان اسلام میں داخل ہوئے ہیں 3 سال کے عرصے میں. 80 خاندان اسلام میں داخل ہوئے ہیں ان کی دعوت پر. ایک ایسا فرد جا جہاں کے بعد کو سنا نہیں چاہتا تھا, اللہ نے اس کو 80 خاندانوں کی ہدایت کا ذریعہ بنایا. میرے محترم دوستو بزرگو عزیزو, میں عرض کر رہا تھا کہ حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے ہر صحابی کو دعوت دینے والا بنایا تھا. اس لیے یہ بات یاد رکھنا کہ یہ امت بھلے اس کام سے ناواقف ہو, بھلے اس کی حقیقت نہ جانتی ہو, لیکن ساری کی ساری امت اس راستے کی نقل و حرکت میں اس طرح معمور ہے جس طرح صحابہ تمام کے تمام اس نقل و حرکت کے لیے معمور ہیں. ان فرو خفاف مستقارہ, اس کا حکم صرف قتال کے لیے نہیں ہے, اس کا حکم صحابہ اکرام کو اللہ کے کلمے کو بلند کرنے کے لیے نکلنے اور ہر حال میں نکلنے کے لیے, یہ حکم بہ ہے, یہ حکم بہ اعتبار امت کے قیامت تک کے لیے ہے. آپ نے فرمایا اذا استنفرتم فانفروا, جب بھی تمہیں نکالا جائے نکل چلو. میرے بزرگ دوست, آپ صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو جو کچھ فرمایا ہے وہ ان کے زمانے تک کے لیے نہیں بلکہ قیامت تک کے لیے امت, صحابہ اس امت کا اول حصہ ہے. جو کچھ صحابہ سے فرمایا گیا ہے وہ قیامت تک کے لیے پوری امت کو کہا گیا ہے. اس لیے یہ بات بالکل حق ہے کہ پورے عالم میں زیادہ قائنا وہ تو دعوت پر موقوف ہے. میرے بزرگ دوست عزیزو, حضرت فرماتے تھے کہ اگر اپنی ذاتی ترقی چاہتے ہو تو کونے پھاڑ لو, اور اگر سارے عالم دینی انقلاب چاہتے ہو تو اپنی تنہائیوں کو صحابہ کی طرح قربان کر کے نکلو. ہر فرد سے خروج مطلوب ہے, ہر فرد کا اللہ کے راستے میں نکلنا مطلوب ہے. یہ امت عبادت کی طرح دعوت کی نقل و حرکت کے لیے معمور ہے, یہ امت عبادت کی طرح دعوت کی نقل و حرکت کے لیے معمور ہے. جس طرح اللہ کی عبادت اللہ کے امر کی وجہ سے ہے, اس کی دعوت بھی اللہ کے امر کی وجہ سے ہے. میرے محترم دوست بزرگ بابر جب ہے, جو تکن پرجنت امت دعوت نہ دیبے تو یہ دعوت محنت جو تکن نہ کروے সে তার দিনের উপরে ইস্তেকামত হাসিল করতে পারে না. আর বাতেরের আক্রমণ অথবা বাতেরের গ্রাস থেকে সে কখনোই ছুটতে পারবে, বাতের তাকে গ্রাস করে দেবে. যদি উম্মত নিজে এই দাওয়াতওয়ালা মেহনত না করে তো সে তার দিনের উপরেই ইস্তেকামত থাকতে পারবে না, অর্থাৎ দিনের উপরেই সে অটল থাকতে পারবে না. তার দিনের উপরে থাকাই এত দুর্বল হয়ে যাবে যে বাতের তাকে যে কোনো প্রলোভন দেখায় অথবা যে কোনো ভাবে বাতের তাকে গ্রাস করে দেবে. বাতের গ্রাস থেকে বাঁচার এই উম্মতের আর কোনো রাস্তা নাই, যে উম্মত খুব দায়ী হয়ে যায়. যখন সে দিনের দায়ী দিবে, দায়ী হয়ে যাবে, তখন সে যখন সে নিজে তার দিনের দায়ী হবে তাকে কেউ দাওয়াত দিবে না, আর যখন সে দাওয়াত দিবে না তো তাকে সবাই মিলে দাওয়াত দিবে, সবাই মিলে তাকে আহ্বান জানাবে, সবাই মিলে তাকে ডাকবে. এই জন্য দাওয়াত মানে মেহনত তো এত উঁচা মেহনত মেরে মহাদাম দোস্ত বুজুর্গ, যে আমাদের দিনের উপরে টিকা থাকার জন্য দাওয়াতের মেহনত করতে হবে. এই উম্মত যতক্ষণ এই দাওয়াত মালা মেহনত করবে ততক্ষণ তারা এই দিনের উপরে তাদের দিনের উপরে টিকা থাকবে, আর যখন তারা এই দাওয়াতের মেহনতকে ছেড়ে দিবে তো বাতিল তাকে গ্রাস করে দেবে, বাতিল তার জিনিস তার মধ্যে চালাবে, বাতিল তাকে তার দিকে তাকে দাওয়াত দিবে. যেহেতু সে তার দিনের মধ্যে কমজোর, সে তার দিনের উপরেই দুর্বল, তো কাজেই বাতিলের আহ্বান আর বাতিলের দাওয়াতকে সে সহজে গ্রহণ করে দেবে, বাতিলের দাওয়াতকে সে সহজে কবুল করে দেবে. এই জন্য হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের প্রত্যেককে দায়ী বানাইছিলেন, সাহাবাদের সবাইকে দাওয়াতের মেহনত রূপে খাড়া করছিলেন. তো প্রত্যেক সাহাবি দাওয়াত দিনে বলা ছিলেন, যখন তারা দাওয়াত দিচ্ছেন তো আল্লাহ তারা সারা দুনিয়াতে দিনকে ছড়াইয়ে দিচ্ছেন. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দাওয়াতের মধ্যে এরকম এক আকর্ষণ আছে যে দিলকে আকর্ষণ করে. দাওয়াত যখন চলে তো দিল আকর্ষিত হয়, দিলের মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় এবং দিল এরকম ভাবে দিল এটা দিল এটাকে কবুল করে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই জন্য এই দাওয়াত মালা মেহনত এত উঁচা মেহনত, কে যখন দাওয়াত মালা মেহনত কোন উম্মত ছেড়ে দিবে, এই উম্মত ছেড়ে দিবে, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ তখন তাদের সোলাহা, তাদের নেক লোকদের, তাদের মধ্যে যারা নেক লোক তাদের দোয়া পর্যন্ত কবুল হবে না, তাদের দোয়া পর্যন্ত কবুল হবে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ তাদের নেক লোকেরা নিরাশ হয়ে যাবে, উম্মত থেকে নিরাশ হয়ে যাবে, উম্মতের ইসলাহ থেকে, উম্মতের তরবিয়ত থেকে তারাও নিরাশ হয়ে যাবে। যারা এই উম্মতের নেক লোক তারা এই উম্মতে তারা মনে করবে এই কথা যে এই উম্মতের সংশোধনের আর কোনো উপায় নাই, এই উম্মতের সংশোধনের আর কোনো পথ নাই, এই উম্মতের সংশোধন হবে না। মানে তাদের অবস্থা, তাদের এত নৈরাশ্য তাদের মধ্যে, এত তারা নিরাশ হয়ে দেবে, উম্মত থেকে তারা নিরাশ হয়ে দেবে যখন দাওয়াতের মেহনত ছুটবে। এই ঘটনাটাই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে শুনেছেন যে বনি ইসরাইলের ঘটনা, কে যখন কিনা একজন লোক আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করতেছিল, তা আরেকজন লোক তাদেরকে দাওয়াত দিতেছিল, তো তাদের মধ্যে যারা নেক লোক ছিল তারা ওই কথা বলল যে কেন এই লোকদেরকে তোমরা দাওয়াত দিতেছ, যাদের সম্পর্কে খোদাই ফয়সলা হয়ে গেছে যে খোদা তাদেরকে ধ্বংস করবে, তাদেরকে শেষ করবে আর তাদের ধ্বংস হবে, খোদাই ফয়সলা যেখানে হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে কি লাভ? এই কথাটা কখন বলে? এই কথাটা তো একজন মানুষ তখন বলে যখন সে একবারে নিরাশ তার ব্যাপারে, যে একে বলে কোনো লাভ নাই, আরে এর বলে কোনো লাভ নাই, এ কথা শুনবে না আর এর ধ্বংস অনিবার্য। তো যখন এতখানি নিরাশ হয় তখন মানুষ এই কথাটা বলে, মানে এর ভুলে লাভ দেখি কেন বলতে গেছো, তারে তারে কেন বুঝে দিয়ে যাও, আরে এ বুঝ নিবার মতো লোক না, ও তো ধ্বংস হবে, ও ধ্বংস একেবারে ঠিক হয়ে গেছে। তো এরকমই নিরাশ হয়ে গেছে এই লোকটা। তো বলে যে উম্মতের নেক লোকেরা উম্মতের সংশোধন থেকে এইভাবে নিরাশ পেয়ে যাবে যখন দাওয়াতের মেহনত ছুটবে, যখন দাওয়াত দেওয়া ছুটবে। এইটাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইছেন যে যখন বনি ইসরায়েলের একজন লোক খোদার হুকুমকে লঙ্ঘন করলো, নষ্ট করলো, আরেকজন লোক তাদেরকে বুঝাইতে গেল, তাদেরকে দাওয়াত দিতে গেল, তো তাদের মধ্যে যারা নেক লোক, তাদের মধ্যে যারা সালেহীন সোলাহা, তারা বলতে লাগলো এই কথা যে তোমরা এদেরকে কেন বুঝাইতে গেছো, যাদেরকে খোদা ফয়সলা করার, খোদা ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, ফয়সলা করে নিয়েছেন, যাদের আর কোনদিন ফিরবে না, যারা বুঝ নিবে না, যারা দাওয়াত নিবে না, এদেরকে কেন দাওয়াত দিতে গেছে? তো যারা দাওয়াত দিতে গেছে তারা কি বলল? তারা বলল আমরা তাদেরকে দাওয়াত দিতেছি দুই কারণে, আমরা তাদেরকে দাওয়াত দিতেছি দুই কারণে, যাদের সম্পর্কে আপনারা নিরাশ পেয়ে গেছেন যে এদের হেদায়াত আর হবে না, এরা কোনদিন ফিরবে না, এরা তো ধ্বংস হবে, আর এদের খোদা ধ্বংস করার ফয়সলা করে ফেলিরাতির মধ্যে আল্লাহ ওই ঘটনাকে শুনাই দিয়েছে, বলে যে সেই জমানার নেক লোকেরা এই সমস্ত গুনাহগারদের সম্পর্কে একেবারে নিরাশ হয়ে গেছে, এতখানি নিরাশ যে যারা তাদেরকে দাওয়াত দিতে যাইতেছে তাদেরকে বলতেছে এদেরকে কেন দাওয়াত দিতেছ, এরা তো কোনদিন কোনদিন ফিরবে না, এরা তো ধ্বংস হবে, আল্লাহ তাদেরকে আজাব দিবেন, শাস্তি দিবেন, এইটা ছাড়া আর কোনো গতি নাই তাদের। তো তখন তারা বলল এই কথা যে আমরা দুই কারণে তাদেরকে দাওয়াত দিতেছি, একটা কারণ হল এই যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা দেখবেন যে আল্লাহ আমাদেরকে যে জিম্মাদারি দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব আমরা পালন করছি, সে দায়িত্ব আমরা পালন করছি, সে দায়িত্ব পালনে আমরা কোনো অবহেলা করিনি, যে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমাদের মধ্যে যারা গুনাহগার হবে, যারা গুনাহ করবে, খোদার হুকুমকে নষ্ট করবে, সীমা লঙ্ঘন করবে, তাদেরকে তোমরা বুঝাও, তাদেরকে তোমরা দাওয়াত দাও। তো আমাদেরকে দাওয়াত দেওয়ার হুকুম, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে এটা দেখাইতে চাই, আল্লাহকে দেখাইতে চাই যে আল্লাহ যে দায়িত্ব আপনি আমাদেরকে দিয়েছিলেন সে দায়িত্ব আমরা পুরোপুরি পালন করছি, কাজে আমাদের কোনো দোষ নাই। তো খোদার কাছে আমরা নির্দোষ হওয়ার জন্য, খোদার কাছে আমরা আমাদের দায়িত্ব পালন করছি এই কথা বুঝাইবার জন্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। আর আরেকটা কারণ হইল যে আমরা তাদের থেকে একবারে এখনো নিরাশ হই নাই। হইতে পারে আমাদের দাওয়াতে তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, তারা তাকওয়ার উপরে এসে যাবে আমাদের দাওয়াত। তো কাজে আমরা এখনো আশাবাদী, আমরা আশাবাদী, দাওয়াতওয়ালা আশাবাদী, কিন্তু বলে দাওয়াত থেকে আলাদা হইয়া যারা থাকতেছে, যারা নেক লোক, হ্যাঁ নিজে নেক আমল বহুত কিছু করে, তারা নিরাশ হয়ে গেছে। তারা যখন নিরাশ হয়ে গেছে বলে এইরকম নিরাশার সময়ও দাওয়াতের মেহনত দিলকে পাল্টাইয়া দেয়, দিলকে ঘুরাইয়া দেয়। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন আল্লাহ তাআলা দিলকে ঘুরাইয়া দেন। দাওয়াতের মধ্যে এক তাসির আল্লাহ তাআলা এরকম রাখতেন যে যখন দাওয়াত চলে তো আল্লাহ পাক দিলকে পাল্টাইতে থাকে, দাওয়াতের রাস্তা যখন কষ্ট করে। এই জন্য আলমান ইলিয়াস রহমাতুল্লাহি বলতেন যে দাঈ দাওয়াত দেনেওয়ালা দাওয়াতের রাস্তায় যে কষ্ট স্বীকার করে, তার এই কষ্টের কারণে আল্লাহ তাআলা যাকে সে দাওয়াত দিতে চায় তার দিলকে আল্লাহ তাআলা মুতাআসির করেন, তার দিলের মধ্যে আসর ফেলেন আল্লাহ তাআলা। যখন দায়ী সে তার দাওয়াতের রাস্তার মধ্যে কষ্ট স্বীকার করে, তো আল্লাহ তাআলা মধুর দিলের ভিতরে মধু মানি হল যাকে সে দাওয়াত দিতে চায়। তো এরকম লোকের দিলের ভিতরে খোদায় পাক তার ওই কষ্টের আসরটা তার দিলের মধ্যে ফেলেন। এই ঘটনা সাহাবাদের জমানায় ঘটছে, হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ঘটছে, ঘটছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেক সাহাবিকে দায়ী বানাইছেন দিনের, যে দিনের দাওয়াত দিবে। আর তুফাইল ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘটনা তিনি শুনেছেন, বলে ইনি যখন মক্কায় আসছেন ওই সময় যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছিলেন, ইমানের দাওয়াত দিতেছিলেন, ইসলামের দাওয়াত দিতেছিলেন, তো কুরাইশের কাফেররা তাকে বুঝাইছে কথা যে খবরদার খবরদার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনো না, তার কথার মধ্যে জাদুর আসর আছে, যার কানে তার কথা পড়ে যায় তো ছেলে মেয়ে ভাই বেরাদার কারো সঙ্গে আর কারো সম্পর্কে সে আর কোন পরোয়াই করে না, ভাই বোনের মধ্যে জুদাই হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে পৃথক, তারা পৃথক হয়ে যায়, বাপ ছেলের মধ্যে পৃথক হয়ে যায়। এইরকম জাদু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে আছে। তো কাজে তুমি হুঁশিয়ার থাকবে, তুমি তো মক্কায় আসছো বাইরে থেকে, তো তার কথা যেন তোমাদের তোমার কানে না পড়ে। উনি বলেন যে এত ভয় দেখাইছে আমারে, আমি ভয় অস্থির হয়ে গেছি, তো কি করবো যাতে কানের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা অনিচ্ছাকৃত ভাবেও না পড়ে, এই জন্য কানের মধ্যে তুলে দিল, কান বন্ধ করে দিল যাতে ওনার কোনো কথা আমার কানেই না ঢুকে। তো বলে কানের মধ্যে তুলা দিয়া যখন মসজিদে হারামে গেলাম, রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছিলেন, তো ওনাকে দেখে আমার মনে হল, আমার মনের মধ্যে এই কথা আসলো যে ওনার কথা শোনা দরকার, ওনার কথাটা শোনা দরকার, ভালো কথা হইলে গ্রহণ করব, খারাপ কথা হইলে গ্রহণ করব না, আমি তো একজন বিবেক বুদ্ধিমান লোক, তো তার কথা শোনা দরকার। রসুল্লাহ সাল্লাম যখন নামাজ পড়ে রওনা দিলেন, তো আমি তার পিছে পিছে গেলাম, উনি আমাকে ইসলামের দাওয়াত দিলাম দিলেন, আর আমি সে দাওয়াতকে কবুল করলাম, মুসলমান হয়ে গেলাম। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই কথার উপরে বলছেন, মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই কথা বলছেন, দায়ী যে কষ্ট স্বীকার করে তার ওই কষ্টের তাসিরটা মধুর দিলের মধ্যে আল্লাহ তাআলা ফেলেন এবং মধুর দিলের মধ্যে এই খেয়ালটা আসে। ওই যে হযরত সুফাইর ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাটা চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, জানা আমার তো ওনার কথা শোনা দরকার, শুনে আমি একটা বিচার করতে পারি, নিজের সম্পর্কে বিচার করতে পারি। এই যে খেয়ালটা ওনার দিলের ভিতরে আসলো, এইটা তো ওইটারই তাসির, আল্লাহ তাআলা ফেললেন তার দিলের ভিতরে যে কষ্টটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমানায় সেই জমানায় এই কাজের লাইনে যে কষ্টটা তিনি করতেছেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই দাওয়াত যখন চলবে তো এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত মানে এরকম না যে খালি কাফের বলে মুসলমানের মধ্যে দিনই কমজোরি এসে গেছে, দিনই দুর্বলতা এসে গেছে, তার দিনের লাইনে দুর্বলতা এসে গেছে, দাওয়াতের মেহনত ছুটবে তো সে তার দিনের মধ্যে দুর্বল হয়ে যাবে, আর বাতেলের কোন প্রলোভন সে ঠেকাইতে পারবে না, সে তার দিন থেকে হইতে যাবে, আর বাতেল তাকে গ্রাস করে ফেলবে। যখন দাওয়াতের মেহনত চলবে তো সে তার দিনের মধ্যে মজবুত হবে, বাতেলের কোন ক্ষমতা নাই যে তাকে গ্রাস করতে পারে অথবা তাকে কোনো নিতে পারে, বাতেলের কোন ক্ষমতা নাই যতক্ষণ এই দাওয়াতের মেহনত চলবে। আর সুফাইর ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেরকম এই দাওয়াতকে কবুল করলেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার কওমের কাছে যাইতে দেন, আমি তাদেরকে দাওয়াত দিব। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেক সাহাবীকে দায়ী বানাইছিলেন। আর সুফাইর ইবনে আমর দৌসী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে দায়ী হইয়া দাওয়াত দিবার জন্য আপন কওমকে দাওয়াত দিবার জন্য রওনা হয়ে গেল। আর কয়েক বছরের মধ্যে 80 পরিবার 80 খানদান ওনার দাওয়াতে ইসলাম কবুল করল। তো মেরে মহতরম দোস্তা বুঝো, এই জন্য বলেন যে আমাদের এই দাওয়াতের মেহনতের দ্বারা আমরা এই মেহনতের দ্বারা এটাই জিন্দা করতে চাইতেছি যে উম্মতের প্রত্যেক ব্যক্তি দায়ী হয়ে যায়, আপন দিনের দায়ী হয়ে যায়। যখন সে আপন দিনের দায়ী হয়ে যাবে তো সে তার দিনের মধ্যে মজবুত হয়ে যাবে, তার দিন থেকে দুশ্মন কখনোই তাকে তলাইতে পারবে না, দুশ্মনের কোন চক্রান্ত তাকে তার দিন থেকে হটাইতে পারবে না। আর যদি উম্মত দায়ী না হয় মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই উম্মতের নেক লোকেরা পর্যন্ত এই উম্মত থেকে নিরাশ হয়ে যাবে, বলে এদের আর সংশোধনের কোন পথ নাই। এই জন্য বলেন যে ভাই আমরা তো পুরা উম্মতকে এই দাওয়াতওয়ালা মেহনতের উপরে এই দাওয়াতওয়ালা কাজের উপরে উঠাইতে চাই। ইসরাতে কি নকল হরকত তরবিয়ত কা আর মাগফিরত কা ইয়াকিনি সবব হে। এক শখস নে 99 কতল কিয়ে, ফির আকর কিসি সে পুছা কি ক্যা মেরি তোবা কা কোই রাস্তা হে, উসনে কাহা আপকি তোবা কবুল নহীন হো সকতি, আপনে 99 কতল কিয়ে হ্যায়, উসনে উসকো ভি কদর কর দিয়া, 100 কদর পুরে কর লিয়ে। ফির এক আলিম কে পাস গয়া, উসে জাকর কাহা কি মেনে 100 কদর কিয়ে হ্যায়, ক্যা মেরি বখশিশ হো সকতি হ্যায়, উসনে কাহা হ্যাঁ, বাত ইয়ে হ্যায় কি যা তুমনে ইয়ে 100 কদর কিয়ে হ্যায়, ইস বস্তি কো ছোড় কে নিকল যাও। ওই বস্তি কো ছোড় কে ওয়াহাঁ সে নিকলা ওর নিকলতে হি আল্লাহ কি তরফ সে মৌত কা ফরিশতা আ গয়া, ওয়াক্তি খতম হো গয়া দুনিয়া কা। আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইসকে ইস ইরাদে পর ইস হরকত পর আপনি বস্তি কো ছোড়নে পর আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইসকি মাফি কে লিয়ে ইসকি মাগফিরত কে লিয়ে সারে নিজামে দুনিয়া কে জমিন কে নিজাম কো হি বদল দিয়া, কি ও বস্তি সে নিকলা ওর মৌত আ গয়ি, আজাব কে ফরিশতে আ গয়ে লেনে কে লিয়ে, কি কোই আমল কিয়া ভি নহি হ্যায়, ওর উস বস্তি সে দূর হ্যায় জাহাঁ জা রাহা থা। আল্লাহ আকবর, আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইস নকল হরকত পর উসকি মাগফিরত কা ফয়সলা ইস তরহ কিয়া কি ইস জমিন সে কাহা কি ফেঁক জা জাহাঁ জা রাহা থা, ওর উস জমিন সে কাহা কি সিমট জা জাহাঁ ও জা রাহা থা, আর ফরিশতে নে ফরমায়া কি নাপো দোবারা, নাপ কে দেখা তো এক বার ইসকা ফরক থা, ইস পর ফয়সলা হুয়া আল্লাহ কি তরফ সে কি ইসকো রহমত কে ফরিশতে লে যায়। میرے بزرگ دوستو عزیزو, ابھی تک ہم نے اس راستے کے نقل حرکت کی عظمت کو, اس کی اہمیت کو اور اللہ کی طرف سے اس پر کیا آتا ہے اب تک ہم نے اس کو یقین نہیں کیا, اب تک ہم نے اس کو نہیں سمجھا. میرے بزرگ دوستو عزیزو, اللہ کے راستے کی نقل حرکت تربیت اور تزکیہ کا بنیادی سبب ہے. اللہ کے راستے کی نقل حرکت تزکیہ اور تربیت کا بنیادی سبب ہے. اللہ تعالی نے اس راستے کی نقل حرکت پر مغفرت کا اور تربیت کا وعدہ فرمایا ہے. میرے محترم دوست بزرگوں نے بولیں جب ہے ہمارا یہ دعوت محنت کی بوجھ ہی نہیں যে কত উঁচা মেহনত কত বড় মেহনত এই মেহনতের দ্বারা আল্লাহ পাকের তরফ থেকে মাগফিরাত চলে, এই মেহনতের দ্বারা আল্লাহ পাকের তরফ থেকে তরবিয়ত আর তাজকিয়া চলে. যখন এই মেহনত করে এই মেহনত হয় তো আল্লাহ তাআলা গুনাহকে পিছনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন. বলেন যে একজন লোক 99টা কতল করছে, 99টা হত্যা করছে, তো সে একজনের কাছে গেছে যায় বলতেছে আমার জন্য কি কোনো তওবার রাস্তা আছে, আমি 99টা হত্যা করছি. তো সে বলল যে না না 99টা মারছে এখন আবার তোমার কি গুনাহ মাফ হবে. তো সে ওই লোকটাকে কতল করে দিছে, বলে যখন আমার কোনো রাস্তাই নেই তো তোমারও কতল করে দেই, 100টা পুরো হয়ে গেছে. মেরে মহাদাম দোষ, এরপরে তার ভিতরে আবার অনুশোচনা পয়দা হয়েছে. তো সে এক আলেমের কাছে গেছে, তো আলেমের কাছে যায় জিজ্ঞাসা করতেছে যে আমার তওবার কোন রাস্তা আছে কি, আমি 100টা হত্যা করছি. তো সে বলতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার তওবার রাস্তা আছে, তবে একটা শর্ত হল যে এলাকার মধ্যে তুমি এই সমস্ত হত্যাকাণ্ড করছো তুমি এই এলাকা থেকে বাইরে যাও, নেক লোকদের এলাকায় চলে যাও. তো সে ওই গ্রাম থেকে সঙ্গে সঙ্গে রব বাইর হয়ে পড়ল. বলে যে এখনো সে ওই যে নেক লোকদের এলাকা বলে সেখানে নিকটবর্তী হয় নাই, এখান থেকে মাত্র বেরিয়েছে, আল্লাহ পাকের হুকুম আসছে বলে এর জান কবজ করো. তো ফেরেশতা হাজির হয়ে গেছে, রহমতের ফেরেশতা হাজির হয়ে গেছে, আজাবের ফেরেশতা হাজির হয়ে গেছে. রহমতের ফেরেশতা বলতেছে যে ও তৌবা করতে চলছে ওরে আমরা নিব, আজাবের ফেরেশতা বলছে ও জীবনে কোনো নেক আমল করেই নাই, সব গুনাই গুনা করছে, তারা তো আমরাই নিব. মেরে মহাতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক জমিনের উপরে তার গাইবী নিজাম হুকুম চালাইলেন, জমিনকে হুকুম দিলেন যে যেই গ্রামে সে গুনাহ করছে সেই গ্রামের দিকে জমিন লম্বা হয়ে যাক, যেই জমিনের দিকে সে যে এলাকা যে গ্রামের দিকে সে যাইতেছিল নেক লোকদের গ্রাম সেই দিকে জমিন ছোট হয়ে যাক. আর ফেরেশতাদেরকে বললেন পরে ফয়সলা এইভাবে হবে যে জমিন মাপো, যেদিকের জমিন বেশি হবে যেদিকে জমিন নিকটবর্তী হবে সেটারই তারাই নিবে. তো তারা ম্যাপে দেখল যে এই গ্রাম থেকে গুনাহ করে বেরিয়েছে সেই গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব অনেক বেশি, আর যেই নেক লোকদের গ্রামের দিকে যাইতেছিল সেটার দূরত্ব কম, কাজেই রহমতের ফেরেশতারাই তাকে নিয়ে গেল. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল ইজ্জত এত উঁচা আমল দিছেন যে আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, আর এই আমলের দ্বারা তরবিয়ত তজকিয়াও হয়ে যায়. তজকিয়া মানে আত্মশুদ্ধি. মানুষের দিলের ভিতরে অনেক রকম রোগ থাকে, যে কিবের থাকে, অহংকার থাকে, দুনিয়ার প্রতি লোভ থাকে, বিভিন্ন রকমের এই ধরনের রোগ, বলে এইগুলি পরিষ্কার হইয়া দিলও স্বচ্ছ হয়ে যায়, দিলও পাক হয়ে যায়, আল্লাহ তাআলার মহব্বত দুনিয়ার মহব্বতের পরিবর্তে দিলের ভিতরে এসে যায়. এই যে তজকিয়া বলে যেটাকে, বলে এই জিনিসও এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারাই আল্লাহ তাআলা করে. ইসকে লিয়ে ইরাদে ফরমাও, নিয়তে ফরমাও, সারে আলম কি জিম্মেদারি এক এক পদ পর হে, এক এক পদ কি জিম্মেদারি সারি উম্মত পর হে. ইসকে লিয়ে হমে ইরাদে করনে, নিয়তে করনি হে, কাম কো মকসদ বনা কর করনা হে, ওর আল্লাহ সে ইস পর আল্লাহ সে ইস্তেগফার ভি খুব করো কে আল্লাহ হমসে ইস মেহনত মে বড়ি কোতাহি হুই, ইস কাম কে লিয়ে তুমি ভেজা হমনে ইসকো আপনা মকসদ না বনাযা, ইস পর ইস্তেগফার ভি করো ওর ইসকে লিয়ে নকদ ইরাদে ফরমাও. ভাই নিয়োগ করে আলাদা করে যে ইনশাআল্লাহ এই কামকে জীবনের মকসদ বানায় করব এবং সারা দুনিয়ায় এই মেহনত চালু হয়ে যায় এটার জন্য.